الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا وحبيبنا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم. وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم. وقال تعالى وجاهدوا في الله حق جهاده واجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم وسماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس. فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير. وقال النبي صلى الله عليه وسلم أنتم على بينة من ربكم ما لم تظهر فيكم سفرتان سفرة الجهل وسفرة حب العين. وأنتم تأمرون بالمعروف وتنهون عن المنكر وتجاهدون في سبيل الله. فإذا ظهر فيكم حب الدنيا ولا تأمرون بالمعروف ولا تنهون عن المنكر ولا تجاهدون في سبيل الله القائلون يومئذ بالكتاب والسنة والسابقين الأولين من المهاجرين والأنصار. وقال النبي صلى الله عليه وسلم إذا عزمت أمة الدنيا نزعت منها هيبة الإسلام وإذا ترفت الأمر بالمعروف والنهي عن المنكر حرمت بركة الوحي. وإذا تسافت أمتي سقطت من عين الله عز وجل. وقال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله مخلصا بقلبي دخل الجنة. قيل وما إخلاصها يا رسول الله؟ قال أن تحجزه عن محارم الله. وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل ومن يخبى يا رسول الله قال من أطاعني فقد الجنة ومن عصاني فقد أبى أو كما قال رسول الله صلى الله عليه وسلم دوستو بزرگو اور بھائیو ہمارے اجتماع میں اللہ تعالیٰ نے دنیا کے کونے کونے سے چپے چپے سے مختلف بر اعظموں سے مختلف ملکوں سے ہم سب کو جمع کیا ہے. ہم آئے نہیں ہیں, ہم کو لایا گیا ہے, اللہ نے ہمیں بھیجا ہے. میں ایک مثال دیتا ہوں, اذان ہوتی ہے جب مؤذن کہتا ہے حی علی الصلاح حی علی الفلاح تو سننے والوں کو حکم ہے کہ کہو لا حول ولا قوت الا باللہ. بہت سے لوگ کہتے تو ہیں لیکن سمجھتے نہیں ہیں کیوں کہہ رہے ہیں, کیا کہہ رہے ہیں. عام طور سے لوگ سمجھتے کہ لا حول پڑھتے ہیں تو شیطان کو بھگانے کے لیے پڑھتے ہیں. شیطان کو بھگانے کے لیے لا حول نہیں ہے, اعوذ باللہ ہے. التقاوب من الشیطان والتثبیت من الرحمن. منہ کھلتا ہے جس کو جمائی کہتے ہیں. بہت سے لوگ استغفر اللہ کہتے ہیں, استغفر اللہ نے اعوذ باللہ پڑھنا چاہیے, اس لیے کہ منہ جو کھلتا ہے وہ سستی کی وجہ سے, سستی شیطان کی طرف سے. اور چیز آتی ہے تو رحمان کی طرف سے, اس لیے کہو الحمدللہ. تو شیطان کو بھگانے کے لیے اعوذ باللہ ہے, لا حول ولا قوت الا باللہ نہیں. تو مؤذن کی آواز سن کر ہم لا حول ولا قوت کیوں کہہ رہے ہیں؟ علماء نے لکھا ہے کہ اللہ کا منادی تمہیں اللہ کے گھر اور در پہ بلا رہا ہے, اور اللہ پہ فریضہ ادا کرنے کے لیے بلا رہا ہے. فرمایا کہ تم کہو کہ اللہ تیرا منادی تو بلا رہا ہے مؤذن, اور میں گھر میں ہوں, اپنی دکان میں ہوں, اپنی آفس و دفتر میں ہوں, اور صحت مند بھی ہوں, فرصت میں بھی ہوں, لیکن میں قدم اٹھا کر تیری توفیق کے بغیر تیرے گھر میں جا نہیں سکتا. اے اللہ تو مجھے نیکی کی توفیق دے, اور برائی سے بچنا بھی میرے بس میں نہیں ہے جب تک کرونا بچائے. لا حول ولا قوت الا باللہ. برائی سے بچنے کی کوئی طاقت نہیں ہے, نیکی کرنے کی کوئی طاقت نہیں ہے, مگر اللہ کی توفیق. تو بندہ اللہ سے توفیق مانگ رہا ہے, اے اللہ تیرے گھر میں جانے کی اور تیرا فریضہ ادا کرنے کی مجھے توفیق عطا فرما. جب بندہ اذان کی آواز سن کر دو رکعت چار رکعت نماز پڑھنے کے لیے 15-20 منٹ کے لیے اللہ کے گھر میں نہیں آ سکتا اللہ کی توفیق کے بغیر, تو اتنا لاکھوں کا مجمع سوسوں ملکوں سے, آلے بھی گورے بھی عربی بھی عجمی بھی امیر بھی غریب بھی جوان بھی بوڑھے بھی علماء بھی عوام بھی, لاکھوں روپیہ خرچ کر کے اتنا دور کا سفر کر کے ویزا لے کر سفر کی صعوبتیں برداشت کرتے ہوئے آئے, اور پھر یہاں سے اللہ کے راستے میں جائیں چار چار مہینوں کے لیے ملکوں کے لیے جائے, اللہ کی کوشش سے قدر کیسے ہو سکتا ہے؟ لہذا ہم جو آئے ہیں ہمارا کوئی کمال نہیں ہے, یہ اللہ کا احسان ہے, اللہ کا کرم ہے. لہذا اللہ تعالیٰ کا شکر ادا کرنا چاہیے کہ اللہ تعالیٰ شکر کے ادا کرنے پر اللہ تعالیٰ نعمت میں اضافہ فرماتے ہیں. لئن شکرتم لأزیدنکم. اللہ تعالیٰ کی یہ سنت اور عادت ہے کہ بندہ اللہ کی نعمتوں کا جب شکر ادا کرتا ہے, شکر پر گنہین کا شکر ادا ہوتا ہے, اللہ نعمت میں اضافہ فرماتے ہیں. اللہ تعالیٰ ہمارے جمع ہونے کو قبول فرمائے, اللہ تعالیٰ آنے کے مقصد کو پورا فرمائے, اور اللہ تعالیٰ دین کو سمجھ کر ساری دنیا میں پھرنے اور چلنے کی اللہ تعالیٰ نے توفیق عطا فرمائے. نحمدہ و نصلی علی رسولہ الکریم. محترم دوستو, بزرگوں اور بھائیوں, مہمان پوچھ میں اللہ تعالیٰ حمد و ثنا এবং পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তাফসীর পাঠ করেন, এরপরে কোরআনে কারীমের প্যারাগ্রাফ থেকে কয়েকখানি আয়াতে কারীমা তিলাওয়াত করেন, তারপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদীস মুবারাকাত থেকে কয়েকখানি হাদিস তিলাওয়াত করেন, এরপরে বলেন যে এই ইজতেমাতে আমাদের উপস্থিত হওয়া, দুনিয়ার বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন দেশের থেকে, এই দেশের অভ্যন্তরীণ বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন দেশের থেকে আমরা এখানে আসছি, বাস্তব কথা হলো যে আমরা আসিনি, আল্লাহ তাআলাই আমাদেরকে আনছেন। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্য থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাছাই করে এখানে নিয়ে আসছেন। পরে যে কথাটা বোঝার জন্য আমি একটা মিশাল দৃষ্টান্ত দিয়ে থাকি সাধারণত, এইভাবে যে বান্দা আসতে পারে না, কোন এক কাম বান্দা করতে পারে না, কোনো কোনো থেকে বান্দা বাঁচতে পারে না, এটাকে বোঝানোর জন্য একটা মিশাল ওনার ব্যক্তির পক্ষ থেকে না বরং হাদিসের মধ্যেই আছে। মুয়াজ্জিন যখন নাকি আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর বান্দাদেরকে ডাকে, হাইয়া আলাল সালাহ, হাইয়া আলাল সালাহ, আসো নামাজের দিকে, আসো সফলতার দিকে, এই শব্দ যখন মুয়াজ্জিন বলে তখন সুন্নত হইল জবাব দেওয়া, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অনেকের মনেই প্রশ্ন জাগে যে এখানে এই শব্দের শোনার সাথে সাথে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা কেন পড়তে হয়, এটা কেন আমরা পড়ি? কারণ এটা তো সাধারণত আমাদের মধ্যে প্রচলিত যেটা, এটা হলো যে শয়তানের অনিষ্টতা থেকে বাঁচার জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ি, মন্দ কিছু সম্মুখীন হইলে পড়ি, মন্দ কোনো কথা বললে আমরা, কেউ বললে আমরা এটা পড়ি, বলে যে এটা আমাদের একটা ভুল ব্যবহার, ভুল প্রচলন। শয়তানের থেকে আশ্রয় নেওয়ার জন্য, শয়তানের খারাপির থেকে মন্দের থেকে নিজেদের বাঁচানোর জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ না, বরং শয়তানের মন্দের থেকে বাঁচার জন্য পড়তে হয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহ। এই জন্য হাদিসের মধ্যে আছে মানুষ যখন হাই তুলে তখন পড়তে হয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আবার যখন হাত দেয় তখন পড়তে হয় আলহামদুলিল্লাহ, কারণ হাই তোলা যেটা এটা হলো শয়তানের পক্ষ থেকে, হাসি হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হয়। তো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যে আমাদের পড়তে হয় সুন্নত আজানের জবাব দেওয়া, এটা কেন? উলামারা লিখছেন, মুহাদ্দিসিনা এই হাদিসের ব্যাখ্যা করছেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে মুয়াজ্জিন আমাদেরকে ডাকের যে আসো নামাজের দিকে, আসো সফলতার দিকে, তখন মানুষেরা অনেক বান্দা যারা তারা চিন্তা করে আওয়াজ তো সবার কাছেই পৌঁছে, হায় আল্লাহ আমি তো আমার চায় কারবারের মধ্যে আসি, খেত খামারে আসি, দোকানে বসা আসি, চাকরিতে অফিসে আসি, আমি সুস্থও আসি, মসজিদে যাওয়ার মতো সময়ও আছে, অর্থাৎ অনুমতিও আছে, মুসলমানদের জন্য থাকে আজান হইলে মসজিদে যাবে, তখন বান্দা নিজের অক্ষমতাকে প্রকাশ করে যে আল্লাহ এই তোমার পক্ষ থেকে দায়ী মুয়াজ্জিন যে আমাদেরকে ডাকতেছে, এখান থেকে আমি মসজিদে যাব দুই রাকাত চার রাকাত নামাজ পড়ার জন্য, যাইতে আসতে 15-20 মিনিট সময় লাগবে নামাজ পড়া সহ, আমার পক্ষে তো এটা সম্ভব না, এনেক কাম করা আমার পক্ষে তো সম্ভব না, অত সময় পর্যন্ত যত সময় পর্যন্ত তুমি আমাকে আমাকে তৌফিক না দেওয়া, আমার উপরে তুমি অনুগ্রহ না করবা, দয়া না করবা, যে যাতে করে আমি ওই হুকুমটাকে আদায় করার জন্য তোমার ঘর মসজিদে যেতে পারি, হে আল্লাহ আমি তো এমন অক্ষম আর অধম, যে কোনো নেক কাম করার যোগ্যতাও আমার নাই, তোমার তৌফিক ছাড়া, তোমার অনুগ্রহ ছাড়া, কোনো গুণের থেকে বেঁচে থাকারও তো যোগ্যতা নাই, তোমার তৌফিক আর তোমার অনুগ্রহ ছাড়া। বলেন যে এটা যদি অবস্থা হয়ে থাকে যে 15 মিনিটের জন্য মসজিদে আসবে, এতে যদি আল্লাহ তাআলা তৌফিক ছাড়া আসতে না পারে, তাইলে এই যে আমরা কেউ 2 সপ্তাহের জন্য চারো যাওয়া আশা দিয়ে 5-6 দিনের জন্য চারো আরো বেশি সময়ের জন্য, কেউ তার চেয়ে বেশি সময়ের জন্য কিল্লার জন্য দূর দূরান্ত থেকে আসতেছে, ভিসা নিতেছে, লক্ষ লক্ষ টাকা ভাড়া বাবদ খরচ করতেছে, ইজা আল্লাহ তাআলা এখানে জমা করলেন সমাজের দুনিয়ার সমস্ত স্তরের মানুষকে, আরব আজমকে জমা করলেন, শেতাঙ্গ কৃষ্ণাঙ্গদেরকে জমা করলেন, দোয়ান কোলাদেরকে আল্লাহ তাআলা জমা করলেন, পড়ালেখা জানে জানে না তাদেরকে জমা করলেন, ওলামাদেরকে জমা করলেন, সাধারণ মানুষদেরকে জমা করলেন, ফেরে মহতরা বুজুর্গ সমাজের কাপড়ওয়ালা মানুষদেরকে জমা করলেন, সহজ সরল মানুষদেরকে জমা করলেন, বোলাদেরকে জমা করলেন, জওয়ানদেরকে জমা করলেন, এইটা আল্লাহ তাআলার প্রকৃষ্টারা কি করে সম্ভব হতে পারে, কি করে সম্ভব হতে পারে? নিশোক আল্লাহ তাআলার মেহরবানিতে, আল্লাহ তাআলার অনুগ্রহে, আল্লাহ তাআলার অপরিসীম দয়ায় আল্লাহ তাআলা আমাদেরকে সারা দুনিয়ার থেকে বাছাই করে আল্লাহ তাআলা আমাদেরকে এই মজলিসে জমা করতেন। এর মধ্যে কোন রকমের কোন সন্দেহের সুযোগ নাই, আল্লাহ তাআলার কাছে পছন্দ করতেন, তাকেই আল্লাহ তাআলা এই মজলিসে আসার জন্য তৌফিক দান করতেন। এই জন্য হলো আজানের এই হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহের সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ করতে হয়, যে বান্দা যখন নিজের অক্ষমতাকে স্বীকার করে, বান্দা আল্লাহ তাআলার কাছে নরম হয়ে যায়, নত হয়ে যায়, তখনই প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় হয়। যে আল্লাহ এর কোনটাই সম্ভব না, যা কিছু দেখছি আমি এখানে আসছি বসছি, তুমি আমাদেরকে আমাকে সুস্থ মতো পৌঁছাই দিয়েছিস, এটা তোমার মেহরবানি, তোমার দয়া, তোমার অনুগ্রহ। বান্দা যখন নাকি এরকম ভাবে নিজের সাথে আল্লাহর সাথে নিজে কথা বলতে থাকে, তখন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় হয়। আর আল্লাহ কোন বান্দা যখন কোন নিয়ামতের প্রেক্ষিতে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, তখন আল্লাহ তাআলার নিয়ম হলো, দস্তুর হলো, যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন আগে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা আমার নিয়ামতের কোন নিয়ামতের শুকরিয়া আদায় করো, তো আমি ওই নিয়ামতকে তোমাদের জন্য আরো বৃদ্ধি করে দেব। লিহাজা আগর হম কোই ভি নেক আমল করতে হ্যায়, নমাজ পড়তে হ্যায়, রোজা রাখতে হ্যায়, যাকাত দেতে হ্যায়, আচ্ছে কাম করতে হ্যায়, আল্লাহ কে রাস্তে মে নিকলতে হ্যায়, তো হর আমল কে পিছে আল্লাহ কি তৌফিক হ্যায়। আর তৌফিক কে মানে ইয়ে হ্যায় কি জিস ওয়াক্ত জো আমল আল্লাহ কো পসন্দ হ্যায় ও করনা বন্দে কো নসিব হো জায়ে, জিস ওয়াক্ত জো আমল আল্লাহ তাআলা কো পসন্দ হ্যায় বন্দে কি তরফ সে, ও আমল বন্দে কে লিয়ে আসান হো জায়ে, ইয়েহি ইসি কা নাম তৌফিক হ্যায়। লিহাজা হম বা তৌফিক লোগ হ্যায়, আল্লাহ নে হামে তৌফিক দি হ্যায়। লিহাজা আগর কোই আদমি নেই কর রাহা হ্যায়, উসকি হিফাজত নেই, উসকি তৌহীদ নেই, উসকি তরফ সে দিল মে মাইল নেই, বলকি আগর কোই আদমি জিস ওয়াক্ত জো আমল করনা নেই কর রাহা হ্যায়, উসে দেখ কর ইউ কহে, আলহামদুলিল্লাহ আল্লাযী হাদানা লিহাজা وما كنا لنهتدي لولا أن هدانا الله. تمام تاريخ الله كليلة امي رهنمائي کر دي توصيل دي دي عمل کرنا ہمارے لئے آسان کر دیا اور اگر اللہ تعالیٰ کی توفیق نہ ہوتی اللہ آسان نہ کرتا تو ہم بھی وہی کرتے جو کر رہا ہے میرا کوئی کمال نہیں ہے یہاں تک علماء لکھا ہے اگر کوئی آدمی اللہ کے غیر کو پوج رہا ہے اللہ کے غیر کا سجدہ کر رہا ہے اللہ کے غیر کی عبادت کر رہا ہے شخصی یہ نہیں کہنا کیسا احمق آدمی ہے بیوقوف آدمی ہے کتابی سمجھ میں نہیں آ رہا ہے اور میں شخصی یہی کہو الحمد للہ الذی ہدانا لہذا وما کنا لنہتدی لولا ان ہدانا اللہ اس کی طرف سے دل میں فکر پیدا ہو اے اللہ اس کو بھی توفیق دے اے اللہ اس کو بھی اس عمل کے کرنے کے لیے قبول فرما اور آسان فرما جو عمل تیرے پسند ہے اس طرح بندے کی تاثیر نہیں پیدا ہوگی جیسے ہمارے اکابر فرماتے ہیں کہ جیسے کوئی بچہ گندگی میں لطپت ہو جاتا ہے تو ماں کو گندگی سے نفرت ہوتی ہے بچے سے نفرت نہیں ہوتی بلکہ کوشش کرتی ہے کہ وہ گندگی اس سے دور ہو جائے صاف کر دے پانی سے دھوتی ہے پھر بچے کو پوچھتی ہے پاؤڈر لگاتی ہے خوشبو لگاتی ہے اور اس بچے کو سینے سے لگاتی ہے اس لیے کہتے ہیں کہ معصیت سے نفرت ہو آپ ہی گنہگار سے نفرت نہیں ہونا چاہیے گنہگار ہمارا بھائی ہے بے نمازی ہمارا بھائی ہے زیادہ اس سے ہمیں نفرت نہیں محبت ہے لیکن اس کے اندر جو گناہ باقی بات ہے اس سے نفرت ہونی چاہیے معصیت سے نفرت ہو آپ ہی گنہگار سے نفرت نہیں ہونا چاہیے اور یہ نہیں کہ ہم کوئی کر رہے وہ کمال ہے ہم نے بڑا تیر مار لیا ہے بلکہ اللہ تعالیٰ نے قرآن کریم میں عجیب انداز سے بیان کیا سورہ حجرات سے اللہ تعالیٰ نے واقعی انداز سے ایک واقعی کا ذکر کیا ہے کچھ لوگ آئے اور آگے کہا کہ محمد عربی صلی اللہ علیہ وسلم ہم نے ایمان قبول کیا اور آپ کا کلمہ پڑھ لیا اور آپ کے دین میں داخل ہو گئے, ہم نے آپ پر احسان کیا ہے. اللہ نے کہا کہ اسے کہہ دینا احسان مجھ نہیں ہے, اللہ کا احسان ہے, اللہ کا کرم ہے, اللہ نے تمہیں ایمان اسلام کی توفیق دے دی. اگر اللہ کی توفیق نہ ہوتی تم بھی وہی ہوتے جہاں دنیا کے لوگ ہیں. اللہ کا تم پر احسان ہے, نہ کہ تمہارا احسان اللہ اس کے رسول پر ہے. يمنون عليك أن أسلموا قل لا تمنوا علي إسلامكم بل الله يمن عليكم أن هداكم للإيمان إن كنتم صادقين. يمنون عليك أن أسلموا, یہ لوگ آپ پر اپنے ایمان لانے کا احسان کرتے ہیں, احسان جتاتے ہیں. ارے اللہ کا احسان ہے کہ اللہ نے یہ ایمان کی توفیق دی, ایمان اور ہدایت جو اللہ دیتے ہیں, آدھی اللہ ہے, ہدایت اللہ کے ہاتھ میں ہے, توفیق اللہ دیتے ہیں, توفیق اللہ کے ہاتھ میں ہے, یعنی ہمارا کوئی کمال نہیں ہے. قلوب العباد بین اصبع الرحمن یقلبها کیف ما یشاء, سارے بندوں کے دل اللہ کی دو انگلیوں کے درمیان میں اللہ کیسے میں الٹتے پلٹتے رہتے ہیں, یعنی میرا دل میرے ہاتھ میں نہیں ہے, میرے قبضے میں نہیں ہے, لیکن اللہ کے قبضے میں ہے. یعنی اللہ تعالیٰ جس کو قبول کر لے, اللہ جسے اللہ تعالیٰ جس کو ہدایت دے دے, وہ ہدایت پر ہے. لہٰذا میرے دوستو, ہم نے جو سفر کیا ہے, ہم نے جو قربانیاں دی ہیں, ہم جو یہاں پر آئے ہیں, یہ اللہ کا بڑا انعام ہے. دنیا میں ہم سے زیادہ مال والے, دنیا میں ہم سے زیادہ علم والے, دنیا میں ہم سے زیادہ فرصت والے, دنیا میں ہم سے زیادہ صلاح کرنے والے ہیں. ان سب کے درمیان اللہ تعالیٰ نے ہمیں توفیق دی, ہمیں قبول کیا اور ہمیں آنے کے اللہ تعالیٰ نے آسان کر دیا. کہ اللہ کا کرم ہے, اللہ کا احسان ہے, زیادہ اس پر اللہ کا شکر ادا کر دل کے اندر بار بار یہ جذبہ ہو کہ اللہ ہم کہاں تیرا دین کہاں, ہم کہاں تیرے دین کی محنت کہاں, ہم کہاں تیرے نبیوں کی محنت کہاں. اے اللہ تو اتنے بڑے قوم کے لیے, اتنے بڑے فکر کے لیے, اتنی بڑی محنت کے لیے اللہ تو نے ہمیں چنا, ہمیں انتخاب کیا, ہمیں توفیق دی. اے اللہ استقامت بھی نصیب فرما, اس میں جمنا بھی نصیب فرما, اس میں آگے بڑھ کے رہنا بھی نصیب فرما. اللہ کے چپ کے چپ کے بندہ مانگتا رہے. میرے محترم دوست اور بزرگوں, صبح نماز نماز پڑھی, روزہ رکھی, اللہ رستے پہ جائی, نبی والا کام مجھے شریک ہوئی, নদীবেলা কাম করি, এর কোনটাই আমার নিজস্ব কোনো কৃতিত্ব না, সবটাই আল্লাহ তাআলার মেহেরবানি. কারণ আল্লাহ তাআলা যখন যে বান্দার থেকে চান, যে ওই বান্দার থেকে আল্লাহ তাআলার প্রথম দিনই কোনো কামকে করাবেন, তখন আল্লাহ তাআলা ওই বান্দাকে ওই কামটা করার তৌফিক দান করেন. সুতরাং কোনো নেক আমল করার পরে আমার ভিতরে কোনো গর্ববোধ না হওয়া উচিত, বরং এমনকি যারা আল্লাহ তাআলার হুকুমকে আদায় করে না, আল্লাহ তাআলার হুকুমকে ভাঙে, আল্লাহ তাআলার হুকুমের খেলাফ চলে, তাদের প্রতিও যেন আমাদের কোনো তুচ্ছ তাচ্ছিল্যের দৃষ্টি না থাকে. কারণ আমি যেটুকু করতে পারলাম এটুকু আমার যোগ্যতা বলে না, এটা আল্লাহ তাআলার মেহেরবানিতে, এটা আল্লাহ তাআলা করার জন্য সুযোগ করে দেন, এটার নামই হলো তৌফিক. আল্লাহ তাআলা করার জন্য সুযোগ করে দিতেন, আমার মনটাকে আল্লাহ তাআলা তৈরি করে দিতেন, আল্লাহর পছন্দের এই হুকুমটাকে পুরা করার জন্য আমার মনটাকে আল্লাহ তাআলা তৈরি করে দিতেন. এমনকি কোনো মানুষকে যদি এমনও দেখা যায় যে যারা বাইরুল্লাহর ইবাদত করতেছে, মুশরিক, কোনো আল্লাহ ব্যতীত অন্য কারো সামনে সিজদা দিতেছে, তার ইবাদত বন্দেগী পূজা আর্চনা করতেছে, ওইখানেও যেন আমার অন্তর থেকে ওই ব্যক্তির প্রতি কোনো ঘৃণা বা তুচ্ছতাচ্ছিল্যের ভাবের সৃষ্টি না হয়. আর এতটুকু তো অবশ্যই থাকতে হবে যে সে যে কামটা করতেছে, তিনি কি কাম করতেছে ওইটাকে ঘৃণা করতে হবে, তিনি কি কাম যেটা করতেছে ওইটাকে ঘৃণা করতে হবে. ওই রূপটাকে ঘৃণা করা যাবে না. এমনিভাবে অনেক সময় বাচ্চারা নাপা গান দেখি পেশাব পায়খানায় জড়ায় দেয় শরীর, মা যখন মা বাবা যখন আসে, মা আসে দেখে তার বাচ্চাটা পেশাব পায়খানায় জড়ায় রয়েছে, সেকেন্ডের জন্য ওই মাটা তার বাচ্চাটাকে ঘৃণার দৃষ্টিতে দেখে না, বরং তার ময়লা যেগুলো লেগে আছে এগুলোকে সে ঘৃণা করে। যার কারণে মা দ্রুত সিদ্ধান্ত নেয় ওই বাচ্চাটার শরীর থেকে পরিষ্কার করার জন্য। কখনো মুখে পরিষ্কার করে, কখনো ধুয়ে পরিষ্কার করে, ধোয়ার সাথে সাথে আবার শুকনা কাপড় দিয়ে তার শরীর থেকে মুছে দেয়, পাউডার লাগায়, সুগন্ধি লাগায়, যাতে তার ওই কলিজার টুকরার শরীরের মধ্যে কোনো গন্ধ না থাকে, না পাখি কোনো গন্ধ না থাকে। এই সব কিছু করে ওই কলিজার টুকরাটাকে বুকের মধ্যে জড়াই ধরে আদর করে মেরে মোস্তরাম বুজুর্গ। এই জন্য আমাদের আকারহীন আমাদের বুজুর্গরা এই কথা বুঝছে, গুণাহকে তো অবশ্যই ঘৃণা করো, কিন্তু গুণাগারকে নয়, গুণাগারকে নয়। কারণ আজকে যে গুণার মধ্যে আছে, যদি আল্লাহ তাআলা আমাকে নেকামল করার তৌফিক না দিতেন তা আমি ওই রকম হয়ে যেতে পারতাম। এক এলাকার থেকে কিছু লোক আসলো, এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলতে লাগলো যে আমরা বলছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা ইমান আনছি, আমরা এহসান, আমরা ইসলাম গ্রহণ করছি। তাদের বলার ভাবটা এমন ছিল যে আমরা ইমানি কালমা পড়ে, ইমান গ্রহণ করে, ইমান আনায়নের মাধ্যমে, ইসলামকে কবুল করার মাধ্যমে আপনার উপরে বড় অনুগ্রহ করছি, আমরা আপনার উপরে বহুত দয়া করছি, আপনার আল্লাহর উপরে বহুত দয়া করছি যে আমরা ইমান ইসলামকে কবুল করছি। আল্লাহ তাআলা তো মনের খবরটাও রাখেন, সাথে সাথে আল্লাহ তাআলা ইবরিলের মাধ্যমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়াত পাঠাই দিলেন সূরা হুজুরাতের, যেমন নুন আলাইকা আনাসলামু কুল্লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম, আয়াতের শেষ পর্যন্ত বললেন, শোনাইলেন জিবরিল আলাইহিস সালাম যে মানুষেরা আপনার উপরে এহসান দেখায়, যে আপনার উপরে অনুগ্রহ করছে তারা, যে তারা ইসলাম কবুল করছে। আপনি স্পষ্ট তাদেরকে বলে দেন এই তোমাদের ইসলাম গ্রহণ করা, ইমানি কালিমা পড়া, এটা আমার উপরে কোনো এহসান হয় নাই, আমার উপরে কোনো অনুগ্রহ তোমরা করো নাই, আমার উপরে কোনো অনুগ্রহ তোমাদের নাই, বরং আল্লাহ তোমাদের উপরে এহসান করছেন, আল্লাহ তাআলা তোমাদের উপর অনুগ্রহ করছেন, যে ইসলাম কবুল করার জন্য আল্লাহ তাআলা তোমাদের দিলকে তৈরি করে দিচ্ছেন। অর্থাৎ আল্লাহ তাআলা যদি দিলকে তৈরি না করে দিতেন তোমরা কোশ্চেন কালো ইসলাম গ্রহণ করতে পারতে না, তোমরা সেকেন্ডের জন্য কালিমার কালিমার আলফাজকে জবানের উচ্চারণ করতে পারতে না, বরং আল্লাহ তাআলাই তোমাদের উপরে এহসান করছেন, দয়া করছেন, অনুগ্রহ করতেছে, তোমাদেরকে তৌফিক দিচ্ছেন। কারণ হাদিসে জনতা আছে কুলুবতা নিয়ে আদম বেইনে ইসমাইল রহমান, সমস্ত আদম সন্তানের দিল অন্তর আল্লাহ তাআলার সেই কুদরতি আঙ্গুলের মধ্যে, ইলফাজিবু কাইফা মা আশা, আল্লাহ তাআলা যেভাবে চান ওভাবে ঘোরান, তোমার দিল থেকে ঘোরাই দিতে ইসলাম কবুল করার দিকে, যার কারণে তুমি ইসলাম কবুল করতে পারছো। এটা তোমাদের কোন অনুগ্রহ আল্লাহ তাআলার উপরে না, আল্লাহ রসুলের উপরে না, বরং আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুগ্রহ তোমাদের উপরে, যে আল্লাহ তাআলা তোমাদের দিল পরিবর্তন করে দিচ্ছেন, দিনকে আল্লাহ তাআলা ইসলাম কবুল করার যোগ্য বানাই দিচ্ছেন, আর নবীর মাধ্যমে তোমাদের কাছে ইসলামের কালিমা পৌঁছছে, বরং তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের ইসলাম অনুগ্রহ মনে করো। যদি তোমরা সত্য কথা বলতে জানতে তাহলে এটাই বলতে যে আল্লাহ তাআলা অনুগ্রহ করছে। এই জন্য মেরে মোহতরম দোস্তা বুজুর্গ, আমরা যারা এখানে আসছি সফরের কষ্ট, কোরবানি, মুজাহাদা, সব রকমের কষ্ট, এখানে যা হইতেছে, যা কিছু সম্মুখীন আমরা হইতেছি, এর কোনোটাই আমাদের বাড়িতে হইতে হয় না। কষ্টের উপরে কষ্ট, মুজাহাদার উপরে মুজাহাদা, এটাকে বরদাস্ত করার মতো যদি তৌফিক ক্ষমতা আল্লাহ তাআলা, এটা বরদাস্ত করার মতো ক্ষমতা না তৌফিক যদি আল্লাহ তাআলা না দিতেন, আমরা কেউ এখানে আসতে পারতাম না। বরং কেউ যদি না এসে থাকে বা যারা এখনো আসতে পারে নাই, তাদের ব্যাপারে যেন আমাদের মনটা উদার থাকে, তাদের মনটা আমাদের মনটা যেন উদার থাকে, যে আল্লাহ তাআলা চাইলে আমাদের দিলটাও এরকম করে দিতে পারতেন। কারণ ওই সময় দোয়া করতে হয়, কোনো নেকামল করার সুযোগ পাইলে দোয়া করতে হয়, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করতে হয়। এত বড় আমলের, একটা আমলের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এখানে একত্রিত করছেন, সারা দুনিয়ার মানুষকে, সাথে সাথে দেশের মানুষকে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে একত্রিত করছেন। হে আল্লাহ, সমস্ত প্রশংসা তোমার, যে তুমি আমার মনকে এদিকে ঢুকাই দিছ, ঘুরাই দিত। আমরা নিজের ইচ্ছায় নিজের চেষ্টায় আমরা এই পথকে বেছে নিতে পারতাম না। যদি তুমি পুরুষের পক্ষে আমাদের জন্য রাহবারি না করতা, আমাদের দেশে তৌফিক দিয়ে তুমি আমাদেরকে সহযোগিতা না করতা, সমা কুন্না হাত দিয়া লাউলা আন হাদানাল্লাহ, মেরে মহতরাম দ্রষ্টা বুজুর্গ। সুতরাং তখনই নিজের কোন নেকামলের উপরে নিজের ভিতরে কোন ভুরুরি গর্ব বা পড়াই তৈরি না হওয়া চাই, বরং এখানেও আল্লাহ তাহলে শুক্রিয়া আদায় করতে হবে যে আল্লাহ তুমি মেহরবানি করে এই আমলটা তৌফিক করে আমাকে দান করছো, তুমি মেহরবানি করে এই মুসলিম অজমায় তুমি আমাকে হাজির করছো। যখন নাকি বান্দা এটা বলতে থাকে, তখন আল্লাহ তাআলা পরবর্তীতে বড় বড় হেসে বড় বড় নেক আমলের তৌফিক আল্লাহ তাআলা দিয়ে নেক আমলের দরজাকে আল্লাহ তাআলা তাদের জন্য খুলে দেন। মেরে মোস্তরাম দোস্তরা বুজুর্গ, যা কিছু হয়েছে আল্লাহ তাআলার মেহরবানি দ্বারা হয়েছে। আমরা আসতে পারছি আল্লাহ তাআলার তৌফিকে আসতে পারছি, যারা পারে নাই যারা আসে নাই বা বিভিন্ন গুনাহের কামের মধ্যে যারা লিপ্ত আছে তাদের প্রতি কখনো আমাদের ওই ব্যক্তির প্রতি কখনো ঘৃণা বা কোন সমালোচনা যেন আমাদের জবান থেকে না থাকে, বরং তার জন্য দোয়া করতে থাকে যে আল্লাহ তুমি আমাকে এই কামলটা করার তৌফিক দিলা, তোমার তৌফিকের ভান্ডারে দেখা তৌফিকের কোনো অভাব নাই, তৌফিকের কোনো অভাব নাই। আল্লাহ তুমি তুমি এই ভাইকেও তৌফিক দিয়ে দাও, যদি আরো যারা এই সমস্ত নেকামলের থেকে বঞ্চিত রয়েছে নিজেকে দূরে রাখছে তাদের জন্য তোমার তৌফিকের দরজাকে খুলে দাও, তাদের জন্য আমরা দোয়া করতে থাকবো। এটা আমাদের নিজস্ব কোন বিক্ষিপ্ত না, এটা আল্লাহ তাআলার মেহরবানি। আল্লাহ তাআলা নে ঈমান ওয়ালে ঘরানো মে পেদা কিয়া, মুমিন বানায়া, মুসলমান বানায়া, আর আল্লাহ তাআলা নে আপনে নবী মোহাম্মদ আরবি সাল্লাম কি উম্মতে ইজাবত করে বানায়া। উম্মতে দাওয়াত ভি হ্যায়, উম্মতে ইজাবত ভি হ্যায়। উম্মতে দাওয়াত ও হ্যায় জো আবি ঈমান নে আয়ে, উনকো দাওয়াত দেনা বাকি হ্যায়, উন তক দাওয়াত লে জানা বাকি হ্যায়, ওর দাওয়াত কবুল করকে ফির আয়েঙ্গে। اور ہم امت اجابت ہیں, ہم نے نبی کی دعوت قبول کر لی ہے, لبیک کہا ہے اور ہم نے کلمہ پڑھا ہے, اور ہم مومن و مسلمان کہلاتے ہیں۔ میرے دوستوں بزرگوں بھائیوں, آدمی تنہائی میں بیٹھ کر سوچے اللہ نے ایمان دے کر کتنا بڑا احسان کیا۔ حضرت مولانا الیاس صاحب رحمت اللہ علیہ, جسے اللہ تعالیٰ نے اس زمانے میں دبلی و دعوت کا عالمی کام لیا اور سارے عالم میں اللہ تعالیٰ نے کام پہنچایا اور عمر کے ہر طبقے میں کام پہنچا۔ آج پوری امت عرب ہے, عجم ہے, افریقن ہے, آسٹریلین ہے, یوروپین ہے, ایشین ہے, امریکن ہے, سارے مسلمان ہر جگہ دعوت کے کام میں لگ رہے ہیں, آگے بڑھ رہے ہیں, جان و مال لگا رہے ہیں۔ وہ فرماتے ہیں ہماری تبلیغ کا جو مقصد ہے, جو مین مقصد ہے, اس میں تین باتیں حضرت فرماتے تھے اور اسے ہم نے سنا۔ پہلی بات یہ ہے کہ ہر ایمان والا ایمان کی قیمت کو سمجھے, ایمان کتنی بڑی نعمت ہے, ایمان کتنی بڑی دولت ہے۔ اگر میرے پاس سب ہوتا, دولت بھی ہے, حکومت بھی ہے, سیاست بھی ہے, صحت بھی ہے, بلڈنگیں بھی ہیں, کارخانے بھی ہیں, سونا چاندی بھی ہے, ہیرے جواہرات بھی ہیں, ساری چیزیں میرے پاس دنیا کی ہیں, لیکن اگر میرے پاس ایمان نہ ہوتا تو میرا انجام کیا ہوتا؟ ایمان کے بغیر آدمی کی کوئی قیمت نہیں ہے۔ ایک اللہ والے سندیتے ہوئے تھے, آج کہیں سڑک پر شہزادی کی سواری گزر رہی تھی, وہ آرام سے سو رہے, اللہ والوں کو کس کی کیا پرواہ ہے۔ اس شہزادی کو بڑا غصہ آیا, تو قریب میں آ کر اس نے لات ماری, میرا حاصلہ گزر رہا, میں گزر رہا ہوں اور تم سو رہے ہو, اتنے بے ادب ہو گئے ہو۔ حضرت آنگ بلتے ہوئے اٹھے, اس نے کہا جانتے ہو میں کون ہوں؟ حضرت میں نے کہا یہی تو سوچ رہا ہوں کس جانور نے لات ماری ہے۔ لیکن لات کھانا تو جانور کا کام ہے, انسان کہاں لات مارتا ہے کسی کو, بڑا لات مارتا ہے, بڑا شہزادہ ہوں۔ اس کے بعد اس نے بہت تکلیف سے سوال کیا, آپ بتاؤ یہ جو میرے ساتھ کتا ہے سکھانے کے لیے, وہ بہتر ہے یا تم بہتر ہو؟ ও জাদা কিমতি কে তুম জাদা কিমতি হো দুনিয়া ওয়ালো কো দুনিয়া কে চিজো পর নাজ হোতা হ্যায় ये दौलत है हुकूमत है फला है फला है उस पर उसे नाज था उसके नसीब में था वो फला वाले अल्लाह वाले होते हैं नाराज नहीं होते हैं बहुत ही इत्मीनान से जवाब दिया फरमाया सुन तेरा सवाल अगर के कोई ज्यादा मुनासिब सवाल नहीं है लेकिन कर लिया है तो सुन ले मेरा जवाब भी अगर मेरा फातिमा ईमान पर हो ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह یہ پڑھتے ہوئے تو میں تیرے کتے سے بہتر نہیں فرشتوں سے بھی بہتر ہوں اس لیے کہ اللہ نے فرمایا من کان آخر کلامہ لا الہ الا اللہ دخل الجنہ جس کا آخری بولنا یاد اللہ ہوگا وہ جنت پہ جائے گا اصل زندگی تو جنت کی ہے مجھے وہاں کرنا ہے موت وہاں کرنا ہے ہمیشہ زندہ وہاں رہنا ہے میرا کلمہ پڑھتے ہوئے میں دنیا سے چلا گیا تیرا کتا کیا ہے کہ رکھتا ہے میں تیرے کتے سے نہیں فرشتوں سے بھی افضل ہوں اس لیے کہ فرشتوں کو جنت نہیں ہے جنت کی ہورے نہیں ہے جنت کی نعمتیں نہیں ہیں جنت کی باغ و بہار ان کے لیے نہیں ہے انسانوں کے لیے اور جنات کے اللہ نے جنت بنائی ہے اور آگے سن لے خدا نہ خواستہ اللہ نہ کرے اللہ نہ کرے اگر تیرا خاتمہ ایمان کے بغیر ہو گیا چلنے کے بغیر ہو گیا فرمایا تیرا کتا ہزاروں مرتبہ کتے بہتر ہے اس لیے کہ میں جہنم میں چلا جاؤں گا اور تیرے کتے کو جہنم نہیں ہے کل قیامت کے میدان میں اللہ تعالیٰ انسان و جنات کے علاوہ جتنی مخلوقات جاندار ہیں سب کو خدا مٹی بنا دیں گے چرندے پرندے درندے حشرات کو ارض ان سب کو خدا مٹی بنا دیں گے اور جو بے ایمان مرے تھے جہنم میں جل رہے ہیں وہ کہیں گے وہ یقول الکافر یا لیتنی کنت ترابا یقول الکافر یہ کافر نہیں الکافر سارے کافر الاسلام سے خراب کا یہ سارے کافر کہیں گے کاش میں بھی آج مٹی ہو جاتا اللہ مجھے جانور بناتے بلی کتا کوئی جانور بناتے اور جانور اور کی زندگی گزار کے مر جاتا تو آج اللہ مجھے بھی مٹی بنا دیتے لیکن میں انسان بن کے زندگی گزاری میں نے بغیر ایمان کے مر گیا آج جہنم میں چل رہا ہوں کاش کہ دنیا میں جانور ہوتا تو اللہ تعالیٰ آج مجھے جہنم سے بچا لیتے اور مجھے خدا مٹی بنا دیتے اور میرے دوستوں بزرگ بھائیوں ہماری آپ کی جو قیمت ہے وہ ایمان کی وجہ سے ہے ایمان ہے تو سب کچھ ہے ایمان نہیں ہے تو کچھ بھی نہیں تو بولیں گے آپ کو سمجھ دوں بڑا پرشن تھے خوش کے কিসমতের মানুষ সৌভাগ্যবান মানুষ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান মা বাবার ঘরে জন্ম দিচ্ছেন অথবা ইমানের দৌলত আমাদেরকে দান করছেন যে আমরা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমাকে পড়ার মাধ্যমে অথবা মুসলমান মা বাবার ঘরে জন্ম নেওয়ার মাধ্যমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত করছেন এবং উম্মতের ওই অংশের অন্তর্ভুক্ত করছেন এই উম্মতের যে অংশকে বলা হয় উম্মতে হিজাবাত যারা নবীর দাওয়াতকে খুব দিককে কবুল করে নিছে আমরা নবীর দিককে কবুল করে নিচ্ছি উম্মতের আরেকটা অংশ হলো উম্মতে দাওয়াত যাদের কাছে এখনো দাওয়াত দেওয়ার সুযোগ বাকি আছে দাওয়াত দিতে হবে কারণ এই ইমান ছাড়া কোন বক্তার নাই ইমান ছাড়া নাজাত মুক্তির কোন ব্যবস্থা নাই আখেরাতের জগতে ভয়াবহ জগতে ওই ইমান ছাড়া বাঁচার কোন ব্যবস্থা নাই হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি যাকে দিয়ে আল্লাহ তাআলা এই জামানাতে নবীওয়ালা কামকে পুনরায় জিন্দা করতেন ব্যাপকভাবে যার মেহনত যার কোরবানি যার চোখের পানি সব কিছুর বিনিময়ে দুনিয়াতে এমন কোন দেশ নাই যে দেশে দাওয়াতের কাম শুরু হয় নাই দুনিয়ার সব দেশে দুনিয়ার সব দেশে আরবের মধ্যে আসামের মধ্যে আমেরিকাতে ইউরোপে অস্ট্রেলিয়াতে যেখানে যাবেন দেখানো দুনিয়ার ছোট বড় যত দেশ আছে যত মহাদেশ আছে সমস্ত দেশ মহাদেশের মধ্যে এই কাম চালু হয়েছে হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির মেহনত দোয়া কান্নাকাটি বরকতে পুনরায় আবার চালু হয়েছে নতুন কিছু না পুনরায় চালু হয়েছে যার দ্বারা উম্মতের মধ্যে পরিবর্তনও আসছে। মেরে মোহতরম বুজুর্গ হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আমি আমার এই মেহনতের দ্বারা তিনটা বুনিয়াদী জিনিস চাই। তার মধ্যে একটা হইল যে সমস্ত ইমানওয়ালারা তারা যদি ইমানের কিমত, ইমানের মূল্য আর ইমানের মর্যাদাকে তারা জানে এবং বুঝে, সমস্ত ইমানদারের দিলের মধ্যে যদি এই কথাটা মজবুত ভাবে বসে যায় যে ইমান হল সবকিছু, সবচেয়ে জরুরি দৌলত, সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ, ইমানের তুলনায় আর কোন সম্পদ নাই, ইমানের সমতুল্য আর কোন সম্পদ নাই। মেরে মহতরম দোস্তরা বুজুর্গ, কোন মানুষের কাছে যদি দাতত্ব থাকে, টাকা পয়সা থাকে, ধন দৌলত থাকে, স্বর্ণ রৌপ্য সবকিছু থাকে, তার পরিচিতি থাকে, তার পিছনে দলে দলে লক্ষ লক্ষ লোক থাকে, মেরে মহতরম দোস্তরা বুজুর্গ, দুনিয়াতে সম্পদ বলতে যা আছে ষোলো কলায় যদি পুরো থাকে, মেরে মহতরম দোস্তরা বুজুর্গ, তার কাছে যদি ইমান না থাকে, এই লোকটাকে বড় প্রকৃতি আমাদের ময়দানে আর কেউ হবে না। কারণ ইমান হলে ওই দৌলত, সেই দৌলতের দ্বারা বান্দা জাহান্নাম থেকে বাঁচতে পারবে, আর সেই দৌলতের দ্বারা বান্দা জান্নাতের নিয়ামতের মালিকানা অর্জন করতে পারবে। ইমানের চেয়ে বড় দৌলত নেই, ইমান হলো সবচেয়ে বড় দৌলত। ইমানের মোকাবেলাতে অন্তর্জাতিক অর্থের কোনো মূল্য নাই, মূল্যহীন, ক্ষণিকের আনন্দ। এক বুজুর্গ ছিলেন, খুব সাদা সিদা জীবনযাপন করতেন, একদিন চলতে চলতে ক্লান্ত হয়েছিল, রাস্তার মধ্যে ঘুমায় পড়ছে। আল্লাহ আমাদের দুনিয়াতে ভোগ বিলাসের অভ্যাস নাই, তারা এই যে বুঝেও না, টাইম পাস করে, সময় পার করে দেয়, খুশিও করছে। ওই রাস্তা দিয়ে রাজপুত্র যাইতে ছিল, তার সাথে বিরাট বাহিনী, তার সাথে বিরাট বাহিনী, লোক লস্কর, হাতি ধোয়া, কোনোটার কমে নাই, যার জমকের সাথে শান সহকের সাথে যাইতেছে। রাজপুত্রের রাজকুমারের ঘোড়া বাহনটা সবচেয়ে আগে সেগুলো দেখুন রাস্তার মধ্যে আড়ি উঠে রয়েছে, খুব বিরক্ত হয়ে গেল, গুসা এসে গেল, স্পর্ধা জানি যে রাস্তা দিয়ে যার চলাফেরা করে রাস্তার মধ্যে শুয়ে পড়ছে, ঘোড়া সেখানে নেমে দিচ্ছে এক লাখ কি আল্লাহওয়ালা গমের থেকে উঠছে, চলতে চলতে উঠছে, সে বলে জানিস আমি কে, ভদ্র এইভাবে রাস্তার মধ্যে শুয়ে আছি। বুঝলো ঠান্ডা ভাবে বলছে যে হ্যাঁ আমিও চিন্তা করতেছি যে কোন পশু হওয়া তুমি, তুমি যে কোন পশু যে আমাকে একটা লাঠি দিলা, কারণ মানুষে তো লাঠি দেয় না, লাঠি দেয় গাধায়, আর তুমি কোন রকমের গাধা, ও আরো খেতে গেছে। এরপরে বলতেছে আচ্ছা তোকে একটা কথা আমি জিজ্ঞেস করি, দেখছে দরবেশ মতো দরবেশের মতো মানুষ, তুই ভালো না যে আমার সাথে যে কুস্তাটা আছে, কুস্তাটা ভালো, সে কুস্তা স্বীকার করে ভালো কে? এইবার বুজুর্গ বলতেছে যদিও বা তোমার প্রশ্নটা সম্পূর্ণভাবে সভ্যতা ভদ্রতা বিবর্তিত প্রশ্ন, তারপরে যখন তুমি জিজ্ঞাসা করছো তো উত্তরটা দিতে হয়, আমি তোমাকে উত্তরটা দিই, শোনো। বলো মাতৃত ভাষায় উনি বললেন, শোনো, যদি আমার মতটা ইমানের সাথে হয়ে যায়, ইমান নিয়ে যদি আমি মরতে পারি, তাইলে তোমার কুকুর কেন? আমি ফেরেশতাদের চেয়েও শ্রেষ্ঠ, কারণ ইমানের সাথে যে মারা যাবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিলেন। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, তার জীবনের শেষ কথাটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করে গেল, জান্নাতের সমস্ত নিয়ামত তার জন্য, জান্নাতের ঘুম তার জন্য, জান্নাতের খাদেম খোদ্দাম তার জন্য, জান্নাতের যা কিছু বানিয়েছে সবই তার জন্য। ফেরেশতাদের জন্য জান্নাত নাই, ফেরেশতাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত বানান নাই, জান্নাতের হুরদেরকে বানান নাই, জান্নাতের নাজ ও নিয়ামত আরাম আয়েশের সামানকে আল্লাহ তাআলা ফেরেশতাদের জন্য বানান নাই, জান্নাতের নাজ ও নিয়ামত নিয়ামতের সামান বানিয়েছেন আল্লাহ তাআলা মানব আর জিন জাতির জন্য। আর শোনো, যদি আমার বৃত্তটা ইমাম ছাড়া হয়ে যায় তাহলে তোমার কুত্তাটা আমার চেয়ে এক গুণ না দশ গুণ না হাজার হাজার গুণে ভালো। কারণ ইমাম ছাড়া যদি আমি জুনের থেকে চলে যাই আমাকে সুদের জাহান্নামে যেতে হবে, জাহান্নামের যত আজাদ সমস্ত আজাদই আমার উপরে ধাপাই পড়বে। কিন্তু কুত্তার জন্য কোনো জাহান্নাম নাই, কুত্তা কেন এই মানবের তিন জাতি ছাড়া যত পশু পাখি সস্ত্রী সরিস্ত্রী যা কিছু আছে সাপ বিচ্ছু জমিনে চলাফেরা করে প্রাণী কুল যা কিছু আছে তারা কেউ জান্নাতেও যেতে পারবে না, জাহান্নামেও তাদেরকে যেতে হবে না। কে আমাদের ময়দানে হিসাব নিকাশের পরে আল্লাহ তাআলা তাদের হুকুম দিয়ে দিন তোমরা মাটি হয়ে যাও, তারা মাটির সাথে মিলে যাবে। তখন কাফেররা এই জিনিস দেখে শান্তে থাকবে, ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাফেররা তখন চিৎকার দিয়ে শান্ত থাকবে, হায় রে এই সমস্ত কুকুর আর কাঁটা ঘোড়ার মত যদি আমি মাটি হয়ে যেতে পারতাম, মাটির সাথে মিলে যেতে পারতাম, যদি মানুষ না হয়ে কুকুর হইতাম, মানুষ না হয়ে গাধা হইতাম, মানুষ না হয়ে যদি সাপ বিচ্ছু হইতাম, তবু আজকে আমি জাহান্নাম থেকে বাঁচতে পারতাম, মাটির সাথে মিলে যেতে পারতাম। মেরে মহতরাম দোস্তার বুজুর্গ তাদের ওই চিৎকারে কোনোদিন ওই চিৎকারে কোনো কাজে আসবে না। মেরে মহতরাম দোস্তার বুজুর্গ জান্নাত জান্নাত মানবার জিন জাতির জন্য, জাহান্নাম মানবার জিন জাতির জন্য। জাহান্নাম থেকে বাঁচতে পারবে শুধু ওই ব্যক্তি যার ভিতরে ইমান আছে। মেরে মহতরাম দোস্তার বুজুর্গ দুনিয়াতে সম্পদশালী যত রকমের সম্পদ সম্পদ তার কাছে হোক না কেন, ক্ষমতায়ও আছে, বড় বড় ব্যবসাও তার আছে, বড় বড় মিল্পাঘা ফ্যাক্টরি আছে, স্বর্ণরূপর গুদাম তার কাছে আছে। মেরে মহতরাম দোস্তার বুজুর্গ ইমান যদি না থাকে সে কিয়ামতের ময়দানে কুকুর হওয়ার জন্য কান্দবে, গাধা হওয়ার জন্য কান্দবে, পিচ্ছু সাপ পিচ্ছু হওয়ার জন্য কান্দবে। মেরে মহতরাম দোস্তার বুজুর্গ ওই কান্নায় কোনো লাভ হবে না। উনি জবাব দিয়ে দিলেন, যদি ইমান ছাড়া আমি চলে যাই তা তোমার কুকুরটা আমার চেয়ে হাজার গুণে ভালো। ইমান কি কিমত করা এসাস আজ নেই হ্যাঁ মরনে পর হোগা, জব আদমি দুনিয়াতে যা রহা হ্যায় সব পতা চলেগা কি ঈমান কিতনি বড়ি দৌলত হ্যায়, কিতনা আল্লাহ কা কিতনা বড়া এহসান হ্যায় আল্লাহ নে ঈমান দিয়া। আর ঈমান ওয়ালে ঘরানোঁ মে আল্লাহ নে পয়দা ফরমা, হাদীসোঁ মে আতা হ্যায় জব আখিরত মে কিয়ামত মে ফয়সলা হোগা, এক আদালত হোগি ঈমান ও কুফর কি, তো কাফির তো জাহান্নাম মে জায়েঙ্গে, আর দুসরি আদালত হোগি হুকুকুল ইবাদ কি, আর এক আদার হুকুকুল্লাহ কি হোগি। হুকুকুল্লাহ মে জো কমি কোতাহি হোগি ঈমান ওয়ালো কি, ওয়াহ আল্লাহ তাআলা দরগুজর করে, ঠিক হ্যায় নামাজ মে কোতাহি হ্যায় থোড়ি বহুত চলো ঠিক হ্যায় মাফ কর দিয়া, রোজে মে হজ মে, আর ইয়ে কি হুকুকুল ইবাদ কি, যে বন্ধু কে হক মারে হ্যাঁ, কিছু কাজ মাল খাওয়া, কিছু কো সুখ কিনা কাজ দিল দুখাওয়া, কিছু কাজ মজাক উড়াওয়া, কিছু কি ইজ্জত সে খেলা, কিছু অসীম কাজ মাল খাওয়া, তো ফির ওয়া মাফি নেই হ্যায় জব তক বন্দা মাফ না করে, তো ইয়ে আদালতে হোগি। তো বাদ ঈমান ওয়ালে কি গুনাহো কি ওজে সে জাহান্নাম মে চলে যায়, খুদ হুকুকুল ইবাদ কো জায় করকে, খুদ হুকুকুল্লাহ কো জায় করকে, ঈমান হ্যায় ফির ভি জাহান্নাম মে চলে গয়ে। হাদীস মে আতা হ্যায় কে ওয়াহ জো বে ঈমান কাফির জো জাহান্নাম মে হ্যায় ও দেখেগা ঈমান ওয়ালা ভি আগে জাহান্নাম মে, অগরচে কে উপর কি জাহান্নাম মে হ্যায় ও নিচে হ্যায়, উসসে নিচে ইহুদী, উসসে নিচে ঈসাই, উসসে নিচে ওর নিচে মুনাফিক হ্যায়, জান্নাত উপর উপর হ্যায় জাহান্নাম নিচে নিচে হ্যায়। ইন্নাল মুনাফিকিনা ফি দরকি আসফালি মিনান নার, মুনাফিকিন জাহান্নাম কে সবসে নিচলে তবকে মে হোগে। তো বে ঈমান কাফির কহেঙ্গে মা আগুনা আনকুম কৌলুকুম লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আনকুম দখলতুম মা'না ফি নারি জাহান্নাম ওয়া কুনতুম তাকুলুনা নাহনু আহলুল ঈমান ওয়া নাহনু আহলুল জান্নাহ ওয়া নাহনু নাকুলু লা ইলাহা ইল্লাল্লাহ আনকুম মা'না ফি নারি জাহান্নাম ওয়া লিমাযা দখলতুম ফি নারি জাহান্নাম। আরে কেতে তে লা ইলাহা ইল্লাল্লাহ পড়নে ওয়ালে হাম হাম মুসলমান হাম জান্নতি আর তুম বে ঈমান জাহান্নাম মে, আজ তোমারা ঈমান তোমারে কাম নেই আয়া, আগে জাহান্নাম মে আমারে সাথ আসল কে উপর কি জাহান্নাম মে হো। জব ইয়ে কাফির তানা দেঙ্গে ঈমান ওয়ালো কো, জিনকে দিল লড়াই না লড়া হে জিনে কলমা পড়া হে কলমে কে সাথ দুনিয়া সে আয়ে দুনিয়া সে আয়ে আখরত মে তুমি ঈমান তানা দে রে আল্লাহ ফরিশতে ফরমায়েঙ্গে ইসকে দিল মে রাই কে দানে কে বরাবর ঈমান হে জহন্নম সে নিকাল সারে ঈমান বালো খুদা জহন্নম সে নিকাল লেগে ফরিশতো কো ফরমাতা আর ফির উনকো নহর হে পানি কিতাব কি নদী হ্যাঁ মাশাআল্লাহ এই ওয়া নহরে হে ওয়া আল্লাহ তাআলা কহেঙ্গে ইস জহন্নম মে হোতা খাও হোতা দেঙ্গে তো সারি চিজে জহন্নম মে জো জলনে কি ওজে হুই থি সাফ হো জায়েঙ্গে জন্নত মে পৌঁছেঙ্গে হ্যাঁ এক বাত হোগি উনকি পেশানি পর জহন্নমী ইউন লিখা হুয়া হোগা পেশানি পর এক মার্ক হ্যাঁ ও জো জন্নত মে পহলে গে থে জিনকো দুখুল অব্বলি নসিব হুয়া থা ও কহেঙ্গে ও জহন্নমী ইউন ও জহন্নমী ইউন ইয়ানি ওয়া আয়ে হো বেরত ভি আয়ে জহন্নম সে গুজর কর আয়ে তো কে কহেঙ্গে আল্লাহ জন্নত মে তো আ গে লেকিন জহন্নমী নাম পড় গয়া হে এলা এসে ভি হটা দে আল্লাহ তাআলা নহর হে উসমে হোতা দেঙ্গে তো ও ভি হট জায়েগা সফাই হো জায়েগি মালুম নি হোগা কোন বেরত আয়া থা কোন ওয়া আয়া থা জব ইয়ে মনজুর দেখেঙ্গে বে ঈমান জিনোনে খানা দিয়া থা ও কহেঙ্গে ربما يود الذين كفروا لو كانوا مسلمين ربما يود الذين كفروا لو كانوا مسلمين فاسم المسلمان هو سيد آج اللہ ہم تو بھی جہنم سے نکل تو میرے دوستوں بزرگوں بھائیوں آج ایمان کی قدر معلوم نہیں ہوگی کل پتہ چلے گا اللہ نے کتنی بڑی دولت دی ہے کتنا بڑا اللہ نے انعام فرمایا ہے ایک آدمی کے پاس کچھ نہیں ہے পেট মে ডালনে কে লুকমা ভি হ্যাঁ সদর ছুপানি কে কপড়া ভি হ্যাঁ সর ছুপানি কে ঝোপড়া ভি হ্যাঁ আদমি বিলকুল জিয়া গরীব ও কল্লাজ ও ফাকা মত হে মিসকিন ও মোহতাজ হে লেকিন ঈমান ওয়ালা হে ইউকি হে ইসকি কীমত কা পতা কিয়ামত মে চলেগা মৌত পর চলেগা এক আদমি কে পাস সব কুছ হে মহল হে কারে হে বঙ্গলে হে হওয়া মে উড় রহা হে হটো বসো কি সদায় হ্যাঁ ঝন্ডে লহরা রে হ্যাঁ হসব ও কদম হ্যাঁ সারি দৌলতে হ্যাঁ লেকিন ঈমান নেই হ্যাঁ কোই কীমত নেই কীমত তো আমারি সব কি ঈমান কি ওজে সে হ্যাঁ লকদ খলকনাল ইনসান ফি আহসানি তকরীম থুম্মা রাদাদনাহু আসফাল সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন আল্লাহ তালা নে বয়ান কিয়া সারি মখলুকাত মে আল্লাহ তালা নে ইনসান কো বেহতরিন শকল সূরত মে বানায়া বেহতরিন ওয়াদা কাতা আতা ফরমাই ইসসে হাসির ও জলিল কোই মখলুক নেই হে লেকিন ফির ইয়ে নিচে চলা জাতা হে ইয়ে ইনসান জো হে খতানে মে চলা জাতা হে জিল্লত পে পহুঁচ জাতা হে হ্যাঁ ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত হ্যাঁ জিনকে পাস ঈমান হে ঈমান কে মুতাবিক আমাল হে ফরমাতে ওই সে মুস্তাসনা হে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন ইনকো জো আজর মিলেগা কবি খতম নি হোগা কবি ইনসে মানা ইসে রোকা নি জায়েগা ইনকে ঈমান ও আমাল কা আজর বরাবর মিলতা রে আর মেরা দোস্তো তাবলীগ ও দাওয়াত কি মেহনত সে এক বাত কি হে কে হর ঈমান ওয়ালা সোচে মে কিতনা খুদ নসিব হো কিতনা আল্লাহ তাআলা নে এহসান ফরমায়া مجھے مومن بنایا مسلمان بنایا اس کی حفاظت میرے ذمہ ہے تاکہ موت تک ایمان میرے ساتھ ہو اور دنیا سے جا رہا ہوں تو کلمہ پڑھتے ہوئے جا رہا ہوں میرے محترم دوستو بزرگوں ایمان سے کت دامی کت قیمتی سمپد دولت دنیا تھکے تک بوجھا جائے گا উপলব্ধি করতে পারবে না কেউ এই দাম আর কিমতের অবস্থাটা এই অবস্থানটাকে দুনিয়াতে কেউ উপলব্ধি করতে পারবে না এটার উপলব্ধি করতে পারবে বুঝতে পারবে জানতে পারবে সপক্ষে দেখবে কেয়ামতের দিনে যে ইমান কত দামি আর ইমান কত কিমতি বলেন যে কেয়ামতের দিনে তিনটে আদালত হবে এক আদালতে হাজির করা হবে কাফের মুশরিকদেরকে ওই আদালতে কোনো মাসমুরাদের ব্যবস্থা নাই ওই আদালতের যাদের বেশি হবে তারা সুদা জাহান নামে চলে যাবে, যেহেতু তাদের কাছে ইমান ছিল না। তাই দুনিয়াতে যত উচা সরকারি হোক না কেন, যত বিশেষ হোক না কেন, বিশেষ আছে না দুনিয়াতে, ভিআইপি আছে, ভিভিআইপি আছে না, ইমান যদি না থাকে, কুকুর আর শিরিকের অবস্থা যদি তার মোহ হয়ে যায় তো সুদা জাহান নামে যাবে। দ্বিতীয় আদালত তাহলে হুকুকুল্লাহ আল্লাহর হকের আদালত, ওইখানে হিসাব নিকাশ হবে ইবাদতের, আল্লাহর হকের আদালতের অবস্থা হবে যে আল্লাহ তাআলা মোমেনদের জন্য ওই দিন নিজের রহমতের দরজাকে খুলে দিবেন, যথাসাধ্য সুযোগ আল্লাহ তাআলা তালাশ করবেন মাফ করে দেওয়া যায় কিনা। আটকাইতে চাইবেন না, নামাজ পড়তে কিছু ত্রুটি বিচ্যুতি রয়েছে মাফ করে দিবেন, রোজা রাখতে ভুল ত্রুটি রয়ে গেছে মাফ করে দিবেন, আজকে আল্লাহ তাআলা চাইবেন না মাফ করে দেওয়ার দরজাটাকে প্রশস্ত রাখবেন। তৃতীয় আদালত হল হুকুকুল ইবাদত, বান্দার হকের বান্দার হকের আদালত, বান্দার হকের আদালত, ওইখানে আল্লাহ তাআলা রক্তি পরিমাণে মাফ করবেন না, ওইখানে পুঙ্খান্ন পুঙ্খান্ন বিচার হবে। দুনিয়াতে কেউ কাউকে গালি দিচ্ছে, কাউকে বেইজ্জতি করছে, কাউকে অপমান করছে, এটিমের মাল খাইছে, বিধবার সম্পত্তি দখল করছে, নানান রকমের মানুষের হককে নষ্ট করছে, ওই আদালতে আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে বিন্দুমাত্র কোনো ব্যবস্থা নেবেন না। যদি সে মাফ করে মাফ পাবে, সে মাফ না করলে জাহান্নামে যাবে। তবে এরাও মোমেন, জাহান্নামে যাবে যে এরাও মোমেন, নামাজ রোজা অনেক বেশি ত্রুটি থাকলে তো তার জন্যও জাহান্নামে যেতে হবে, তারা জাহান্নামে যাবে। এরা জাহান্নামে যখন যাবে, এরা থাকবে জাহান্নামের একেবারে উপরি ভাগে, তাদের নিচে থাকবে নাসারারা, ওর নিচে ইহুদিরা, ওর নিচে কাফের মুশরিকেরা, তার নিচে হলো মুনাফিকরা। কারণ মুনাফিক দল সম্বন্ধে আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের অতল গহ্বরে করে থাকবে। জাহান্নামের ব্যাপারটা হলো যত নিচে যাবে তত শান্তি বেশি, জান্নাতের অবস্থা হলো যত উপরে যাবে তত শান্তি বেশি। একটা নিচের দিতে ভয়াবহ, ভয়াবহতার পরিমাণ নিচের দিকে বেশি, একটা আনন্দের পরিমাণ উপরের দিকে বেশি জান্নাতের মধ্যে। এই মোমেন্টদেরকে যখন দেখি কাফের মুশরিকেরা দেখবে যে তারাও জাহান্নামে চলে আসছে, তখন তারা বলবে যে তোমরা যে দুনিয়াতে বলবা যে আমরা হলাম মোমেন, আমরা হলাম মুসলমান, আমরা হলাম লা ইলাহা ইল্লাল্লাহ পান্নাওয়ালা ইমানদার, আমাদের জন্য হলো জান্নাত, তোদের জন্য হলো জাহান্নাম। তো তোমাদের লা ইলাহা ইল্লাল্লাহতে তোমাদের কোনো উপকার হলো না, তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারলো না, এটা কেমন লা ইলাহা ইল্লাল্লাহ এবং কোলা লা ইলাহা ইল্লাল্লাহ, কি লাভ হইলো তোমাদের মোমেন হিসেবে পরিচয় দেওয়ার কারণে, কি লাভ হইলো মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার কারণে, কি লাভ হইলো কালিমায় তাওবা পড়ার কারণে, কোনো লাভ তো নাই, আমাদের সাথেই তো জাহান্নামে আসো। তখন মোমেনেরা বলবে যে আল্লাহ, কাফের মুশরিকরা বলে যে ইমান, ইমানের নাকি কোনো দাম নাই, ইমানের নাকি কোনো মূল্য নাই, তখন আল্লাহ তাআলার সম্মানে, জাতির সম্মানে আঘাত থাকবে। সে হোক সে গুনাহগার, কিন্তু ইমান তো তার ছিল, এখন ইমান নিয়ে টিপটি করবে, ইমানে কোনো লাভ নাই। আল্লাহ তাআলা ফেরেশতাকে হুকুম দিবে যাও নিয়ে আসো জাহান্নাম থেকে ওই সমস্ত লোকদেরকে বের করো, ওই সমস্ত লোকদেরকে নিয়ে আসো যার অন্তরে, যার অন্তরে শস্যদানার মতো পরিমাণ, শস্যদানার পরিমাণের ইমান যার অন্তরে আছে, তাকেও জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো, নিয়ে যাওয়া হবে। কিন্তু বহু বছর পর্যন্ত জাহান্নামের আগুনে চলছে, কয়লা হয়ে গেছে শরীরটা, কয়লা হয়ে গেছে, দেখতে একেবারেই ভয়াবহ। জান্নাতের মধ্যে অনেক রকমের নদী আছে, একরকমের নদী আছে, ওই নদীর পাড়ে নিয়ে যাবে, ফেরেশতারা বলবে আল্লাহর হুকুমে বলবে যে নদীতে নামো, ডুব দাও, ডুবাও খুব ভালো করবে, যখন ওই নদীতে ডুবাই উঠবে সাথে সাথে শরীরের মধ্যে থেকে লক্ষ কোটি বছরের আজাবের সমস্ত চিহ্ন শেষ হয়ে যাবে। একেবারে ঝকঝকা চকচকা জান্নাতের শরীর। কিন্তু একটা জিনিস থাকবে কপালের মধ্যে, লেখা থাকবে জাহান্নামি। জাহান্নামি যখন জান্নাতে যাবে তো জান্নাতিরা বলবে যে ও তোমরা তো সরাসরি জান্নাতে আসতে পারো নাই, ভায়া হয়ে আসছো, মানে জাহান্নাম ঘুরে আসছো, তাই না? তখন তারা আল্লাহর কাছে বলবে যে আল্লাহ এত কিছু করে দিলে, এত মায়া করলে, এত দয়া করলা, এত মেহরবানি করলা, জাহান্নাম থেকে বাঁচায় নিয়ে আসলা, শরীরটাকে ঝকঝকে নোরানি বানাই দিলা, সব কিছু করলা, কিন্তু একটা জিনিস হয়ে গেল যার কারণে আমাদের অবরাস্তা আর গোপন থাকতেছে না, লজ্জা পাই মাথা নিচে করে থাকতে হয়। তো দয়া করে এটাকে উঠাই দাও। আল্লাহ তাআলা ফেরেশতাদের বলেন যে আর এক দরিয়াতে নিয়ে যাও, ওই দরিয়াতে গিয়ে বললেন যে ডুবাও, ওই দরিয়ার থেকে ডুবাই যখন উঠবে সাথে সাথে জাহান্নামী শব্দটাও পার হয়ে যাবে, মুছে যাবে একেবারে, ডাইরেক্ট যারা আসছে তাদের মতো হয়ে যাবে, ভায়া আসছে তার কোনো চিহ্ন থাকবে না, তালাশ করে বুঝবে না কে ডাইরেক্ট কে ভায়া, এটার কোনো আলামত চিহ্ন থাকবে না। তখন কাফের মুশরিকেরা ওই জাহান্নামের মধ্যে চিৎকার করে কাঁদতে থাকবে, রুবামা ইয়াওয়াল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন, আহা হ্যারে নামে মাত্র মুসলমানও যদি হইতাম, একবারের জন্য যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পড়ে দিতাম, তাহলে আজকে এই অবস্থার থেকে জাহান্নাম থেকে আমরাও বেঁচে যেতে পারতাম। মেরে মহতরাম দোস্তের বুজুর্গ, একবার কান্দে কুস্তা হওয়ার জন্য, আবার কান্দে কালমা পড়ার জন্য, মেরে মহতরাম দোস্তের বুজুর্গ ওই জগতে কোনো কান্নাকাটি কামে আসবে না। মেরে মহতরাম দোস্তের বুজুর্গ, আজকে এই দুনিয়াতে কোনো মানুষ যত সম্পদশালী হোক না কেন, যত ক্ষমতা সম্পন্ন হোক না কেন, যত চাকরি বসবাস করুক না কেন, স্বর্ণের বাড়ি বানাক আর প্লেনে সফর করুক, আসমানে আসমানে উড়ে, এরকমও যদি হয় হাজার হাজার মানুষ তার আগে পিছিয়ে থাকে, একেবারে হাজার হাজার মানুষ তাকে ওয়েলকাম জানানোর জন্য আসে, আগে পিছিয়ে গাড়ির হুইসেল বাজতে থাকে, মেরে মহতরাম দোস্তের বুজুর্গ, সেও যদি ইমান ছাড়া দুনিয়ার থেকে চলে যায়, দুই কান্না তাকেও কানতে হবে, কুস্তা হওয়ার জন্য কানতে হবে, আর একবারে লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য তাকে কানতে হবে, কিন্তু ওইখানে কান্নায় কোনো লাভ হবে না, ওইখানে ইমানওয়ালার ইমানের কি মুক্তি আসবে। মেরে মহতরাম দোস্তের বুজুর্গ, তাই হজরত ইলিয়াস রহমতুল্লাহ বলতেন যে আমি চাই সমস্ত ইমানওয়ালার জন্য তার ইমানের মূল্যটা, তার ইমানের মর্যাদাটা, তার ইমানের কদরটাকে বুঝে। দূসরি বাত হযরত ইয়ে ফরমাতে থে যে হর ইমান ওয়ালে কো আমাল কি কিমত কা পতা চলে, আমাল নামাজ কি ক্যা কিমত, আগর মে ইয়ে নামাজ মসজিদ মে পড়ু, জামাত কে সাথ পড়ু, তকবীর উলা কে সাথ পড়ু, সফে অব্বল মে পড়ু তো ক্যা মিলেগা, এক এক আমল পর যে ফজিলত সুনাই গই হ্যায় হাদিসো মে, উস ফজিলত কো সুনে, দিল মে বসায়ে, উসকা ইস্তেহজাজ করে, ये अमल करना आसान हो जाए। जैसे आज चीजों के लिए आदमी कुर्बानी दे रहा है, एक आदमी को सीएम बनना है, सीएम बनना है, वजीर बनना है, कितनी कीमत, कितनी कुर्बानी दे रहा है, एक आदमी को मामूली कोर्स में पहुंचना है, ऐसी जो कुर्बानी देता है, रात जागता है, पैसा खर्च करता है, लोगों की खुशामदें करता है, लोगों के सामने जाके झुकता है, क्या क्या मुसीबतें झेलता है, इसे के बड़ा बनना है, वजीर बनना है, पार्लियामेंट में पहुंचना है, आदमी ओहदे के लिए, माल के लिए, दुनिया के लिए कुर्बानी दे रहा है, इसलिए कि उसकी कीमत का पता है, लेकिन आमाल की कीमत का नहीं पता। बहुत दिन कह रहा है अस्सलातु खैरुम मिनन्नौम के नमाज नींद से बेहतर, बहुत बेहतर है, सोने में क्या मिलेगा, हे बंदे उठ जा, छोड़ दे नींद को, छोड़ दे शरीर को, बीवी को, निकल घर से रात में, कर ले ठंडे पानी से वजू, और आके पढ़ ले दो रकात नमाज, और बहा ले दो आंखों, आखिरत बन जाएगी, अल्लाह राजी हो जाएंगे। लेकिन ये क्या कह रहा है, कमा से तो नहीं कहता, लेकिन अमल से कहता है, या अय्युह المؤذن انك تقول الصلاه خير من النوم ولكن انا اقول لك النوم خير من الصلاه، মৌলির সাহেব আপ কে হ্যাঁ নীম নমাজ সে বেহতর হ্যাঁ মেয়ে দেখা হো মেরে আমল সে নীম নমাজ কি লগ রই হে মুসলমান কাজ হ্যাঁ কল কিয়ামত কে মৈদান মে জন্নতি জন্নত মে জহন্নমি জহন্নম মে পৌঁছ গে আল্লাহ তালা আহলে জন্নত সে কহে গে পুছো ইনে জহন্নমে কো হো গে কে সবব হ্যাঁ কুল্লু নফসি বিমা কসবত রহীনা ইল্লা আসহাবুল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকুম ফি সফর এই মা দখলকুম ফি নার জাহান্নাম আনতুম তাঈসুনা মা'না ওয়া তাসকুনুনা মা'না ওয়া তাসতাদিরুনা মা'না ওয়া তাকুলুনা মা'না ولماذا أنتم دخلتم في نار جهنم ونحن نتمتع في الجنة بالحور العين نعم مرضي به هم تم جهنم میں کیسے آ گئے کیا جواب دیں گے غریب تھے اس لیے آ گئے جہاد میں رہتے تھے اس لیے آ گئے بیمار تھے اس لیے آ گئے چار باتیں کہیں گے کیا اور سب سے پہلے جو بات کہیں گے چار باتوں میں قالوا سب مل کے کہیں گے آلہ کالا کالو سب مل کے کہیں گے آلہ یہ ایک آدمی آلہ کی تو دو آدمی کالو سب مل کے کہیں گے کالو لم نکن من المصلین کہیں گے کیا بتائیں ہمارے جہنم میں آنے کی وجہ یہ ہے کہ ہم نمازی نہیں ہے ہم بے نمازی جن میں پانچ مرتبہ اللہ کا منادی پکارتا تھا حی علی الصلاح حی علی الصلاح حي على الفلاح حي على الفلاح او نماز کے لیے اور نماز اللہ کا امر ہے اور اللہ کے حکم کو پورا کرنے میں کامیابی ہے اللہ کے امر کو پورا کرو اللہ کے حکم کو پورا کرو اسی میں تمہاری نجات ہے اسی میں تمہاری کامیابی ہے اسی میں تمہاری فلاح و فلاح ہے دنیا بھی خدا بنائیں گے آخرت بھی بنائیں گے تمہاری روزی میں برکت دیں گے تمہاری دعا کو قبول کریں گے تمہارے دلوں کو چین دیں گے اللہ تعالیٰ بجلی کی طرح کو سلا کے پار کر دیں گے نام عمل سیدھے ہاتھ میں دے دیں گے حی علی الصلاح حی علی الفلاح فلاح لفظ فلاح جو ہے عربی زبان میں علماء نے فرمایا جامع لفظ ہے ایسا جامع لفظ ہے فلاح کے معنی ایسی کامیابی جس کے بعد ناکامی نہیں ایسی عزت جس کے بعد ذلت نہیں ایسی بلندی جس کے بعد پستی نہیں ایسی راحت جس کے بعد پریشانیاں نہیں ایسی فلاح کے لیے بلا رہے ہیں لیکن مسلمان مسجد لانے کو تیار نہیں ہے اس لیے کہ نماز کی قیمت نہیں جانتا ہے دکان کی قیمت کو جانتا ہے ملازمت کی قیمت کو جانتا ہے کھیتی باڑی کی قیمت کو جانتا ہے دنیا بھر کی چیزوں کو جانتا ہے لیکن نماز کی قیمت نہیں جانتا اس لیے آج تقریباً اللہ معاف فرمائے 80-70% مسلمان بے نماز کون نمازی بنائے کیسے محنت ہو ہم بھی نمازی بنے ہماری نمازوں میں جان پیدا ہو نمازوں میں کلمے والا یقین آئے نمازوں میں مسائل والی شکل پیدا ہو جائے فضائل والا استحضار ہو جائے اللہ والا دھیان پیدا ہو جائے اخلاص والی نیت پیدا ہو جائے ایسی نماز ہماری بن جائے نمازوں سے ہمارے مسئلے پورے ہو جائیں میرے دوستو آج مسلمان نماز کو نہیں جانتا جبکہ نماز کلمے کے بعد سب سے اہم عمر ہے الصلاة عمارة الدين من أقامها قام الدين من تركها هدم الدين نماز دین کو بنیادی ستون ہے جسے نماز کو قائم کیا اسے دین کو قائم کیا جسے نماز چھوڑی وہ دین کو برباد کرنے والا ہے برباد کرنے والا غیر نہیں ہے دین کو برباد کرنے والا وہ مسلمان ہے جو تاریخ صلات ہے جو نماز نہیں پڑھتا ہے اور میرا دوستو یہ تو یہ بار فرمائی کہ مسلمان کو اعمال کی قیمت کا پتہ چلے صحابہ اعمال کی قیمت کو جانتے ہیں مولانا حضرت دین صاحب صلی اللہ علیہ যে বলছিলে বলতে যে আমি তিনটে জিনিস চাই তার মধ্যে একটা হলো সমস্ত মুসলমান ইমানের কিমতকে জানে বুঝে ইমানের মূল্যটাকে জানে বুঝে উপলব্ধি করতে পারে কিন্তু দুনিয়াতে কম মানুষই পারবে ইমানের মূল্যের উপলব্ধি করাটা যেদিন বোঝে আসবে সেদিন আর কোনো কাজ হবে না দ্বিতীয় জিনিস হলো যে সমস্ত মুসলমান আমাদের কিমত জানে আমাদের দাম আমাদের মূল্য আমাদের গ্রহণযোগ্যতা আমাদের বিনিময় কি হবে, আল্লাহ তাআলা কি দিবেন, এটার জন্য সমস্ত মুসলমানের অন্তরে বসে। আজকে মুসলমানের কাছে আমলের দাম নাই, আমলের কিমত নাই, সকলেরই জানা উচিত এই নামাজটাকে, সকল মুসলমানদের জানা উচিত যে এই নামাজটাকে যদি আমি ঘরে না পড়ে একটা মসজিদে যাই করি, তাহলে আমার নামাজটা কতখানি দামি হবে। যদি বড় মসজিদে যাই করি যেখানে মুসলমানদের সংখ্যা বেশি, তাহলে কতখানি দামি হবে। যদি জামাতের সাথে পড়ি তাহলে কতখানি দামি হবে। তাকবীরে ওলার সাথে যদি পড়ি তাহলে কতখানি দামি হবে। প্রতিটা অবস্থার কিমত সমস্ত মুসলমানের জন্য জানা থাকে, জানা হয়ে যায়। এটা হলো আমার এই মেহনতের উদ্দেশ্য। মাকসাদ মেরে মোহতরাম যতক্ষণ দুর্গ নামাজ তত হলো আল্লাহ তাআলার যত হুকুম আছে, যত আমল আল্লাহ তাআলা করতে বলছেন, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হল নামাজ। আর এই নামাজের সাথে বর্তমানের মুসলমানের বর্তমানের মুসলমানদের অবহেলা এমন যে অধিকাংশ মুসলমান শতকরা সত্তর আশি ভাগ মুসলমান নামাজের থেকে দূরে, নামাজের সাথে কোনো সম্পর্ক নাই। অথচ নামাজটা এমন আমল ছিল, এমন ইবাদত ছিল, কারণ নামাজ যদি ঠিক হয়ে যায়, কারণ নামাজ যদি আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়ে যায়, আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে বরকত দিয়ে ভরে দিলেন, কবরে আল্লাহ তাআলা শান্তির ঘর বানায় দিলেন, আজাদে কবরের আজাদে স্পর্শ করতে পারবে না তাকে। আসরের ময়দানে আল্লাহ তাআলা নেকির পাল্লাকে ভারী করে দিবেন, আমল নামাকে ডাঢাকে দিয়ে দিবেন, বিদ্যুতের গতিতে পৌঁছরাত পার করে দিবেন, সিনা হিসাবে নিজের জিম্মায় আল্লাহ তাআলা তাকে জান্নাতে পৌঁছাই দিবেন। অথচ সারা অবহেলা এই নামাজের উপরে, নামাজের ব্যাপারে হলো সারা অবহেলা। কারণ কারণ হলো নামাজের মূল্য আমাদের জানা নাই, নামাজের মূল্য আমাদের জানা নাই। নামাজের মূল্য যদি জানা থাকতো তাহলে নামাজের জন্য ওই কোরবানি আমি করতাম, ওই কষ্টকে আমি বরদাস্ত করতাম, ওই ঘুমকে আমি হারাম করতাম। তেমনি ভাবে যার কাছে ভালো রেজাল্টের মূল্য আছে, ভালো রেজাল্টের দিকে ভালো চাকরির মূল্য আছে, এই ছেলেটা বছরের পর বছর রাত্রির দিকে পড়ে ঘুমের কষ্টকে বরদাস্ত করে অকাল করে তার মা বাবা তার জন্য টাকা খরচ করে দিতেছে, সংসারের একটা কাজ তাকে করতে দেয় না, তাকে ফারেক রাখে, যে পড়াশোনা করুক, সাধারণ একটা চাকরির জন্য কতজনের সুপারিশের কাছে কতজনের জন্য সুপারিশের যেতে হয়, কত রকমের তোমার কান্নাকাটি করে, কত জায়গায় ভোগ দেয়, কত কিছু করে। মেরে মহতরাম দোস্তর বুজুর্গ একটা ব্যবসাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মাথার ঘাম পায়ে ফেলে, জীবনের সমস্ত আয় সমস্ত পুঁজি খরচ করে ওইটা ওইটার মধ্যে লাগায়। কারণ এর মূল্য জানা আছে, ভালো পড়াশোনা করলে ভালো চাকরি হবে, ভালো চাকরি হলে ভালো জীবন হবে, এটা আমাদের জানা আছে, এটা আমরা দেখতেছি। মেরে মহতরাম দোস্তর বুজুর্গ বড় একটা দোকানের মালিক হলে আমার এই হবে, একটা ফ্যাক্টরি বানাইতে পারলে এই হবে, মেরে মহতরাম দোস্তর বড় কোনো পজিশনে দিতে পারলে আমার এই হবে। কত কষ্ট করে একজন মানুষ সংসার হওয়ার জন্য বছরের পর বছর টাকা পয়সা খরচ করতেছে, সবার বাড়িতে যেয়ে সম্পর্ক কায়েম করতেছে, হাতে ধরতেছে, পায়ে ধরতেছে, মাথার গ্রাম পায়ে ফেলতেছে যে তাকে সংসার সদস্য হইতে পারে, হইতে হবে, কয়েকবার হইতে পারলে মন্ত্রী হইতে পারবে, নানান রকমের স্বপ্ন সে দেখে কত কষ্ট করে যাইতেছে। এর মূল্য তার জানা আছে। মেরে মোস্তরা দত্তর নামাজের মূল্য জানা নাই, নামাজের মূল্য জানা না থাকার কারণে নামাজের সাথে অবহেলা। একদিন মানুষ নামাজের মূল্য জানবে, কিন্তু সেই জানাতে কোনো কাজ হবে না। ফেরে মহতরাম দত্তর বুজুর্গ হাজির জিজ্ঞেস রহমতুল্লাহ বলতেন, আমি এই দ্বিতীয়বার দ্বিতীয়বার এই জিনিসটা চাই যে মানুষ যেন তার আমলের মূল্য বুঝবে। অথচ নামাজ কতখানি গুরুত্বপূর্ণ, আল্লাহ নবী ইরশাদ করেন, আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দিনের মূল স্তম্ভ। সে নামাজকে কায়েম করলো, সে দিনকে কায়েম করলো, কায়েম রাখলো, অবশিষ্ট অবশিষ্ট রাখলো, সে নামাজকে ছেড়ে দিল, সে দিনকে ধ্বংস করে দিল। মেরে মহতরাম দোস্তর বুজুর্গ জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে আর জান্নাতীরা জান্নাতে যাবে, এমন এমন মানুষ জান্নাতে যাবে যাদের কাছে সাঁতার ঢাকার মতো কাপড় ছিল না, মাথা ঢাকার মতো কোনো ঝুঁকড়ি ছিল না, পেটের আগুনের মতো খোঁটাকে নিধা বন্ধ করার জন্য এক লোক খাবারের ব্যবস্থা ছিল না, সমাজে তার কোনো মূল্য ছিল না, ইমান ছিল, আমলের কদর তার কাছে ছিল, কিয়ামতের ময়দানে তারা আল্লাহ তাআলার সামনে উঠবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে পৌঁছায় দেবেন ইমান আমলের ভিত্তিতে, জান্নাতে তারা আরামায়েস করতে থাকবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে। তখন জান্নাতীরা জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফী সাকার, কুল্লু নাফসিন, কোরআন মধ্যে আছে কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, সমস্ত মানুষ তার আমলের আমলের কারণে আমলের উপরে বন্দী, সে যেই আমল করছে ওই আমলের মাধ্যমে সে বন্দী। ইল্লা আসহাব আল ইয়ামিন, ভাগ্যবান যারা তারা শুধুমাত্র তারা মুক্তি পেয়ে যাবে, ফী জান্নাত, জান্নাতের মুকাওসার মহলের মধ্যে তারা থাকবে। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, নাফরমানদেরকে, যাদের কাছে ইমান ছিল না, ইমানের মূল্য ছিল না, ইমানকে মূল্যহীন মনে করতো, আমলের কোনো গুরুত্ব তাদের কাছে ছিল না, ইমানের জন্য কষ্ট করে ইমানকে তারা শিখে নাই, ইমান গ্রহণ করে বসানোর চেষ্টা করে নাই, আমল করার মতো সময় প্রস্তুত তাদের জীবনে ছিল না, নামাজের সময় ছিল না, আল্লাহ আল্লাহ সময় আল্লাহ আল্লাহ করার সময় ছিল না, জিকির তেলাওয়াতের তসবিহ হাতের সময় ছিল না। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, তাদেরকে জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফী সাকার, এই যে জাহান্নামে তোমরা আসলা, এই কোন জিনিসে তোমাদেরকে জাহান্নামে আইলা, জাহান্নামে ঢুকাইলো, জাহান্নামে কোন জিনিসে তোমাদেরকে ঢুকাই দিল, এই কথা কেউ বলবে না, ওই জাহান্নামের এই কথা কেউ বলবে না। অসহায় মানুষ ছিলাম, গরিব মানুষ ছিলাম, গরিবের সাথে আর কে আছে, আল্লাহ কোনো সাহায্য করে নাই, আমাকে জাহান্নামে দিয়ে দিছে, আমি অসুস্থ মানুষ ছিলাম, আমার থাকার জন্য বাড়ি ছিল না, ঘর ছিল না, এই কথা কেউ বলবে না। বলবে যে দুনিয়াতে সবকিছু ছিল, বড় ব্যবসায়ী ছিলাম, সম্পদশালী ছিলাম, সবকিছু ছিলাম, এমন কিছু ছিলাম যে কোনো কিছু আমার কোনো কাজে আসে নাই, অপরাধ হতো মাত্র পেটটা। লামনা কালু লামনাকুম মিনাল মুসাল্লিন, জাহান্নামীরা সমস্যারে বলবে, কালা বললে বোঝা যেত যে একজনে বলবে, কলা যদি বলতো তাহলে বোঝা যেত যে দুইজনে বলবে, কালু সমস্যারে সকল জাহান্নামের এই কথা বলবে, স্বীকার করবে তারা, লামনাকুম মিনাল মুসাল্লিন, নামাজের গুরুত্ব আমাদের কাছে ছিল না, নামাজের মূল্যায়ন আমাদের কাছে ছিল না, নামাজ মূল্যবান জিনিস এর কোনো ধারণা, এর করে কোনো ধারণা আমাদের কাছে ছিল না, এই অপরাধে অপরাধের কারণে আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। মেরে মোস্তফা আব্দুল্লাহ বুজুর্গ, সবকরা 20 জন মুসলমান, 25 জন মুসলমান হয়তো নামাজ পড়তেছে, বাকিদেরকে কি হবে, কে তাদেরকে নামাজের দিকে ডাকবে, কে তাদেরকে নামাজের কথা বলবে, কে তাদের নামাজকে সুন্দর করার জন্য চেষ্টা করবে, কে তাদেরকে পাঁচক্য নামাজি পাঞ্জেগানা নামাজি বানানোর জন্য চেষ্টা করবে। মেরে মোহতরাম দোস্তর বুজুর্গ, যাদের কাছে ইমান আছে, যাদের কাছে আমল আছে, আমলের মূল্য তাদের কাছে আছে, তাদেরকেই করতে হবে, ওদের কাছে গিয়ে আমলের মূল্যের কথা বলতে হবে। দেখো নামাজ পড়লে আল্লাহ তাআলা তোমাকে এই দিবেন, নামাজ পড়লে তোমাকে এই দিবেন, নামাজের জন্য তাকে তৈরি করতে হবে, নামাজ হলো আল্লাহ তাআলার হুকুম সমূহের সবচেয়ে গুরুত্বপূর্ণ হুকুম, নামাজের ফজাইল তাকে বলতে হবে। যদি মসজিদে পড়লেই পাবা, বড় জামাতে পড়লেই পাবা, আল্লাহর রাস্তাতে গিয়ে পড়লেই পাবা, নামাজের ফজাইল বলে বলে তাদের উপর তাদেরকে ভিতরে থেকে নামাজের জন্য তৈরি করতে হবে, নামাজের জন্য তাদেরকে তৈরি করতে হবে। এটা আমাদের জিম্মাদারি, আমাদের দায়িত্ব, যারা আমরা নামাজ পড়ি, যারা আমাদের মধ্যে যারা এ কথা দাবি করে যে আমরা ইমানদার, আমাদের কাছে ইমান আছে, তাদের সকলের দায়িত্ব হল এই সমস্ত মানুষ যারা এখনো নামাজের ধারে কাছে নাই, তাদেরকে নামাজের দিকে আগ্রহী করে তোলার জন্য নামাজের ফজাইল বলে বলে তাদেরকে নামাজের জন্য তৈরি করতে হবে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, শুধু নামাজ 4 রাকাত বা 2 রাকাত করলে হবে না, নামাজকে কি করতে হবে, নামাজকে কালমাওয়ালা একিমের নামাজের মধ্যে ভরতে হবে। যে আল্লাহর উপরে ইমান আনছি, আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই, যদি আমলের দ্বারা আমার ইমানকে প্রমাণ করাইতে পারি, তাহলে আল্লাহ তাআলা তার ওয়াদাকে ওয়াদাকে আল্লাহ তাআলা জাহির করবেন, ওয়াদাকে আল্লাহ তাআলা পুরা করবেন। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, নামাজের অবস্থা কি হয়ে গেছে, দৈনিক 5 বার হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ 2 বার দিবার করে এক একটাকে বলে, দৈনিক 3 বার করে বলতেছে, আসো নামাজের দিকে, আসো কামিয়ারির দিকে, মেরে মস্তারাম বুজুর্গ, কিন্তু এই নামাজের মধ্যে কামিলিয়ার সফলতা এটার উপর বিশ্বাস আর একই আমাদের নাই, এই কথাটা শুনতে আমাদের কাছে খুব ভালো লাগে না। এটা মোহতরাম দত্তা বলতেছিল যে আল্লাহ কামিয়াবি সফলতা এটা ব্যাপক অর্থের একটা শব্দ। ওলামারা বলেন যে ব্যাপক অর্থের শব্দ এই কামিয়াবি ফালাহ আর অর্থ হইল এমন সফলতা, সেই সফলতার পরে জীবনে আর কোনোদিন কোনো ব্যর্থতা নাই, এমন শান্তি সেই শান্তির পরে আর কোনো অশান্তি নাই, এমন বরকত সেই বরকতের পরে আর কোনো বেবরকতি নাই, এমন নিরাপত্তা সেই নিরাপত্তার পরে আর কোনো নিরাপত্তাহীনতা নাই, এমন সচ্ছলতা সেই সচ্ছলতার পরে আর কোনো অসচ্ছলতা অর্থাৎ দারিদ্রতা নাই। এই সব কিছুতে বহন করে এক সব কিছুতে পেটের মধ্যে নিয়ে ফালাহ শব্দ বলা হয়, সব কিছু সমন্বয়ের এক শব্দ, সকল অর্থের সমন্বয়ের এক শব্দ। মেরে মোহতরামদুর্গ আমাদের কাছে গুরুত্বহীন, এই সফলতার আওয়াজ শান্তির আওয়াজ আমাদের কানে আসতেছে কিন্তু আমি নামাজের দিকে দিতে পারতেছি না। কিছু মানুষ গভীর নিদ্রায় মগ্ন, সুন্দরী স্ত্রী, লক্ষ লক্ষ টাকার দামের খাট আর নরম নরম বিছনা, নাক দেখে ঘুমাইতেছে, চেষ্টাতে উঠে মহাজের ডাকতেছে আসলাম, আরে মুসলমানেরা শোনো, আরে শোনো মোমেনেরা শোনো, নামাজ ঘুমের চেয়ে বহু বহু গুণে ভালো। অনেক মানুষ মহাজেনকে বলে বোকারাম তুমি তো বলতেছিলে আসলাম তো খাইরম মিনান নাও, সে তার অবস্থা দিয়ে জবাব দেয় আমি বলতেছি তোমাকে শোনো আর নৌম খাইরম মিনাস সালাত, তোমার কথা ঠিক না, আরে ঘুমটা হলো নামাজের চেয়ে ভালো, সে তো মসজিদে না যায় এই জব দিয়ে দিল, আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব এই জব দিয়ে দিল যে ঘুম নামাজের চেয়ে অনেক ভালো। মেরে মহতরাম দত্তর বুজুর্গ, এই যে মুসলমানদের ভিতরে থেকে আমলের কিমত যে নষ্ট হয়ে গেছে, মুসলমান আমলের কিমত বুঝতে পারতেছে না, আমলের কোন মূল্য এবং মূল্যায়ন তার কাছে নাই। হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ বলতেন যে আমার দিলের আশা এই মেহনতের দ্বারা আমার চাহিদা হইল, মুসলমানদের দিলের মধ্যে যেন আমলের কিমত মূল্য এবং মূল্যায়ন থাকে, তার মূল্যকে বুঝতে পারে, তারা যেন আমলকে মূল্যায়ন করতে পারে। আল্লাহ তাআলা ওয়াদা গুরুত্ব তাদের দিলের মধ্যে বসে। এরে মহতরাম দস্তার বুজুর্গ, নামাজটা কেমন হইতে হবে? নামাজ হইতে হবে কালনাওয়ালায় একই নিয়ে নামাজ পড়তে হবে, এই নামাজ আমার রবের হুকুম, এই নামাজই আমার সব। আমার নামাজ যদি ঠিক হয়ে যায় আমার আর কোনো কিছুর দরকার নাই, নামাজ হইতে হবে। মাথায় রঙে রঙিন, মাথায় থেকে আনার কথা বলছেন উনি, মাথায় রঙে রঙিন হইতে হবে, জাহালাতি পূর্ণ নামাজ যেন না হয়, কুর্তিটা রূপনে নামাজের কুর্তিটা অংশের জন্য যে মাথায় আছে ওর মাথায় অনুযায়ী যেন ওই অংশটাকে আমি আদায় করি, মাথায় রঙে রঙিন হইতে হবে, আদায়ের আগ্রহ শোক আমার দিলের মধ্যে থাকতে হবে, আমি নামাজটা পড়ার সাথে সাথে এই নামাজের ব্যাপারে যে ওয়াদা আল্লাহ তাআলা দুনিয়ার ব্যাপারে করছেন আল্লাহ তাআলা এখনই আমাকে দিয়ে দিবেন, অবশ্যই আমাকে দিয়ে দিবেন, আখিরাতের ব্যাপারে যত ওয়াদা আল্লাহ এবং আল্লাহ রাসূল করে গেছেন সমস্ত ওয়াদা আল্লাহ তাআলা আখিরাতে পূরণ করবেন। এই ফাযাইলের একদিন থাকতে হবে, আল্লাহ ওয়ালা ধ্যান থাকতে হবে, গাফলতের সাথে যেন না হয়, কারণ গাফলতি যে হলো বড় একটা অপরাধ, আর গাফেলদের কোনো এবাদত আল্লাহর মনোনীত হয় না। আর নামাজটা এমন হইতে হবে যে ক্লাসে ভালো পড়া করা হইতে হবে, পরিপূর্ণ হইতে হবে, এই নামাজের দ্বারা আমি আল্লাহ সন্তুষ্টি ছাড়া আর কিছুই চাই না। মেরে মহতরাম দোস্তার বুজুর্গ, নামাজ মূল্য নামাজের মূল্য তখনই বুঝে আসবে যখন দেখি নামাজটা এই সমস্ত গুণ বিশিষ্ট হবে। আল্লাহ তাআলা করে যে এইরকম নামাজ আল্লাহ তাআলা আমাদের সকলকেই নসিব করে, যারা এখন এই নামাজের থেকে দূরে আছে তাদেরকেও হাতে পায়ে ধরে যেন আমরা এই নামাজের সাথে দাঁড় করাই দিতে পারি, এইটা আমাদের জিম্মাদারি। নিজের ইমান আমল, নিজের ইমানকেও ঠিক করা, নিজের আমলের কিমত জেনে নিজের আমলটাকে সঠিক সহি করা, এবং সমস্ত মানুষের আমল, সারা দুনিয়ার মানুষের আমল, মুসলমানদের আমল কি করে ঠিক হয়ে যায়, এটা আমাদের জিম্মায়, এটা আমাদের করতে হবে। মুসলমান আমল কি কিমত কো জানে, আর আমল কা জমানা মরনে সে পেহলে কা হ্যায়। আজ মুসলমান কে সামনে কে দেবে সুন্নত পে আমল করো, যে নবী কি সুন্নত হ্যাঁ, নবী কা শরীফা হ্যাঁ, আল্লাহ তক, আল্লাহ কি জন্নত তক, আল্লাহ কি রাজা মন্দি তক পৌঁছনে কাজ রাস্তা সিওয়ায় সুন্নত কে কোই ওর রাস্তা নেই, সারে রাস্তে বন্ধ হ্যাঁ, কোই কিছু রাস্তে পে চলকর আল্লাহ তক নেই পৌঁছ সকতা, আল্লাহ কো রাজি নেই কর সকতা, আল্লাহ কি জন্নত তক নেই পৌঁছ সকতা, কিছু এক রাস্তা হ্যাঁ মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা রাস্তা হ্যায়। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. اللہ نے نبی سے کہلوایا قل اعلان کر دیجئے سنا دیجئے إن كنتم تحبون الله اگر تم اللہ سے محبت کرنے کا اعلان اور دعویٰ کرتے ہو اور تمہارا کہنا کہ ہمیں اللہ سے بڑی محبت ہے ہم اللہ کے محب ہیں اللہ ہمارا محبوب ہے بہت اچھی بات ہے আর আদমি আল্লাহ সে মহব্বত করার চাইয়ে আল্লাহ সে মহব্বত কাজ এলান হওয়া চাইয়ে লেকিন আগে ফরমায় দাওয়া হাওয়ে কে লিয়ে দলীল চাই কে ঘর মেলা হ্যা দলীল হ্যাঁ গাড়ি মেয়ে হ্যা দলীল হল্লাহ নে কহো ফি মে সবা করো মে নক্তে কদম পর চলো জো মেয়ে জিন্দি বাই ও জিন্দি আপনাও সূরত হীরত হরিয়া হল্লাহ কে নবী কি সূরত সূরত কে মানে সে চেহারা নিয়ে কে দাঁড়িয়ে রাখলো দাঁড়ি ভি হিবাস হমি খুশি ভি হফর হজর ভি হানা পিনা ভি হোনা চাঁদনা ভি হদমি কি জিন্দি কে জিতনে হালাত আদমি গুজরতা হ্যাঁ দেখলে মে নজর আসে সুন্দর হওয়া চাই সূরত কে মানে ইয়ে আজ মুসলমান কে কেতা সুন্নতি তো হে মৌলানা এসা আন্দাজ হহনে কাজ কি সুন্নতি তকলিফ হো রে সুন্নত কো হালকা সমঝ রা আল্লাহ মাফ ফরমায়ে আগর কোই আদমি সুন্নত পে নেই চলতা হ্যাঁ সুন্নত পে না চলনে সে মহরুমি হ্যাঁ সবাব নেই হ্যাঁ লেকিন সুন্নত কো মামুলি হালকা সমঝতা হ্যাঁ ঈমান সে নিকলনে কা খতরা আর সুন্নত অজীম হ্যাঁ এক এক সুন্নত আল্লাহ কে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কি হুকুমত সে টিম কি আর উনকে খাজানা সে টিম কি হ্যায় লেকিন আজ মুসলমান সুন্নত কো হালকা সমঝতা এক ওয়াকিয়া তো মেরে সাথ বিতা হ্যায় হম সাল মে কর রহে থে 1950-86 মে এক মসজিদ কে হাউস পে হুজু কর রহে থে তো এক আমেরিকান নও মুসলিম নওজওয়ান জো নয়া মুসলমান জদীদ ইসলাম ও ভি উযু কর রহা থা মে ভি উযু কর রহা থা আর এক সাহেব উযু কর রহে থে সামনে ও জো মুসলমান নও মুসলমান থা নও মুসলিম আমেরিকান আমামা বাঁধে হুয়ে কুর্তা ঘুটনো সে নিচে পায়জামা টখনো সে উপর পেশানি পে সজদে কা নিশান সীমা হু ফি উযুহিম মিন আসরি সুজুদ কা মিসদাক দেখো জো মুসলমান কুরবানি সে ঈমান লাতা হ্যায় قربانی جب ایمان میں آتا ہے اسے ایمان کی قیمت کا پتہ چلتا ہے اور جس کو مفت میں چیز مل جاتی ہے اس کی مثال یوں ہے ایک بڑے ایک نوجوان صاحبزادے وہ چلے جا رہے تھے پیروں میں چھوٹے 100 روپے کے اور کندھے سے 4000 روپے کی کشمیری شال گرم سردی کے زمانے میں ڈالے ہوئے پیروں میں چھوٹے میں مٹی لگ گئی دھول لگ گئی اور وہ 1000 روپے کی شال سے جوتا پہنچ رہے ہیں کسی نے کہا صاحب زیادہ 1000 روپے کی جوتے سے کوئی جوتا پہنچتا پوچھتا ہے 100 روپے میں جوتا میں نے کہا جان تو حضرت جائیے آپ یہ جوتے میں نے خریدے ہیں شال ابا نے دلائی ہے لہٰذا جو آدمی اپنی محنت سے چیز لیتا ہے اس کی قیمت ہوتی ہے اور جو محنت کے بغیر مل جاتی ہے اس کی قیمت نہیں ہوتی وہ نوجوان نے دیکھا کہ وہ سامنے بیٹھنے والے صاحب جو بظاہر جو ہے دیندار لگ رہے تھے انہوں نے وضو میں مسواک نہیں کیا انہوں نے تعجب سے پوچھا وہ تو ٹوٹی پھوٹی بےچارا جانتا تھا وہ جماعت کی برکت سے اس نے کہا کہ آپ نے وضو میں مسواک نہیں کی بغیر وضو کے بغیر مسواک کے وضو کر رہے ہیں تو جواب ہونا چاہیے تھا ہاں بھائی کرنا چاہیے بھول گیا بھائی نہیں اس طرح آئندہ کر لوں گا کیونکہ جواب بہت خطرناک جواب تھا کہنے لگے کیا وضو میں مسواک کرنا فرض ہے وضو میں کیا فرض ہے احناف کے ہاتھ چہرہ دھونا ہاتھ دھونا پیر دھونا سر کا مزہ کرنا میں نے کر لیا کہ میرا وضو نہیں ہوا সে জবাব তো না তো উস নও মুসলিম আমেরিকান কাজ চেহারা সুরখ হয়ে বহুত গুসা হয়ে মুঝে ও রাস্তা ইয়াদ আয়া হজরত হুজাইফা বিন ইয়ামান কা কে খানা খা রে তো লকমা গিরা উঠা কে খানা চাহে চা ওর বাবু মে খালি কোহনি মারি কে ভিএসি লোক হ্যাঁ বড় বড় লোক হ্যাঁ নিজে কা খানা নি খানা চাহিয়ে যে বহুত বুরা সমঝা যাতা হ্যাঁ ছোড় দো বড়ে বকিল লগতে হো কঞ্জুর মক্খি দূর হয়ে যা কে কে কিসা নিজে কা খানা খাতে হো হজরত হুজাইফা বিন ইয়ামান কা চেহারা সুরখ হয়ে اور وہ جملے جو ہے جو آج کی تاریخ میں موجود ہیں آپ کو سننا تھا خلیلی لہٰذا الحما کو ان بیوقوفوں کی وجہ سے کہ میں نبی کی سنت کو چھوڑ دوں گا میرے آقا کی سنت ہے دسترخوان بچھا کے کھانا کھاؤ لقمہ گرے تو شیطان گراتا ہے اور وہی لقمہ گراتا ہے جس میں صحت ہوتی ہے برکت ہوتی ہے ہدایت ہوتی ہے چلو صاف رکھو کھانے صاف رہو کھانے کرو لہٰذا یہ سارے لوگ جو بیٹھے جس کو تم کہہ رہے ہو یہ سب بیوقوف لوگ ہیں ان کی تہذیب اور کلچر بالکل بیوقوفی نہ مبنی ہے میرے آقا کی تہذیب ہے چاول کھا کے کھانا تو مجھے منع کرتے ہو حضر کو سننا تھا خلیلی لہذا الحما کو تو یہ نوجوان نے وہی صاف ٹوٹی پھوٹی اردو میں بہت غصے میں کہا آج مجھے سمجھ میں آیا کہ مسلمان پوری دنیا میں ذلیل اس وجہ سے ہے کہ ان کے دلوں میں نبی کی سنت کی قیمت اور عظمت نہیں ہے اور قیمت اور عظمت ہوتی ہے اللہ کے نبی کی سنتوں کی آج مسلمان ذلیل نہ ہوتا مسلمان جب سنت ہی تو آئے سنت ہی تو آئے ہمارے استاد مثال دے دے دے آپ نے سنی ہو کے علماء سے ہمارے ہندوستان میں غیر مسلم ہاتھوں میں شیر بناتے ہیں اس میں سوئی لگتی ہے یہ رنگ بھرتے ہیں اور پورا شیر بن جاتا ہے کبھی ملتا نہیں وہ ہمیشہ کے لیے شیر ہو جاتا ہے ایک آدمی نے ایک آدمی ہاتھ میں شیر دیکھا کہ اچھا لگ رہا ہے یار کون بناتا ہے کا فلاں بھی بناتا ہے چنانچہ چلا گیا یہ میرے ہاتھ میں شیر بناؤ نا وہ سوئی لی اور مارا جانے کے مزہ آتا ہے کیا پھول مارنے سے تکلیف ہوئی ارے کیا بنا رہے ارے کیا بنا رہے شیر کے شیر شیر کے پیر بنا رہا ہوں ارے یار دبے پیر کے بھی تو شیر ہو سکتا ہے کون کہہ رہا ہوں تو تھروڑ لیا بھائی شیر مارا کیا بنا رہے شیر کی ڈوم بنا رہا ہوں ارے آپ ڈوم کے بغیر بھی تو شیر ہو سکتا ہے کیا بنا رہے ہو مقام کے اسے چھوڑ دیا پھر مارا کیا بنا رہے کہ شیر کی آنکھیں بنا رہا ہوں ارے بغیر آنکھ کے بھی تو شیر ہو سکتا ہے پھر چھوڑ دیا پھر مارا کیا بنا رہے شیر کا پیٹ بنا رہا ہوں پھر بولے بغیر پیٹ کی بھی شیر ہو سکتا کوئی سے کھانا ہے جنگل کا شیر چھوڑ دیے یہاں ہمارے بھی اس کے بغیر شیر بنا دو اس کے بغیر شیر بنا دو اللہ کے بندے ان سب کے مجمع کا نام تو شیر ہے کام بھی چھوڑ دیا پیٹ بھی چھوڑ دیا کان بھی چھوڑ دیا آم بھی چھوڑ تم بھی چھوڑ دیا اور شیر بنا تو کیسے بن جائے تو آج مسلمان کا یہی حال ہے یہ چہرے کی سنت ہے یہ کھانے کی سنت ہے یہ شادی کی سنت ہے یہ غنی کی سنتیں ہیں یہ سونے جاگنے کی سنت ہے چھوڑو بولا نا ہم تو ذرا ماڈرن لوگ ہیں ذرا یوں کر لیں یہ سنت پہ چلنے سمجھ میں نہیں آتا یہ کہہ کے سنت چھوڑ دیا پھر تین دہا باقی رہے گا تین دو سنتوں کے مجمع کا نام ہے نا نبی کے اعمال کا نام ہے نبی کی صورت کیا ہے سیرت کیا ہے آپ کا فضیلہ کیا ہے یہ سب مل کر جو ہے دین بنتا ہے ہم نے سب چھوڑ دیا اگر یہ نبی کے غلام ہیں نبی کا نام لیتے ہیں نبی سے بڑی محبت ہے اللہ فرما رہے فَاتَّبِعُونِي يُحْبِبُكُمْ وَاللَّهُ يَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ واللہ غفور رحیم اتباع کرو میری کیا ہوگا ارے کیا محبت کرو گے اللہ سے اللہ تم سے محبت کرے گا یہ شاگرد کہتا ہے استاد سے مجھے محبت ہے کوئی بڑی بات نہیں ہے استاد کہے مجھے شاگرد سے محبت ہے یہ چھوٹا کہے بڑے سے محبت ہے بڑا کہے فلا سے چھوٹے سے مجھے محبت ہے یہ بڑی بات ہے ہم اللہ سے محبت کریں یہ بھی بڑی اچھی بات ہے لیکن اللہ کہے فلا بندے سے مجھے محبت ہے اتنی بڑی بات ہے اللہ کی محبت کا لینے کا راستہ میرے دوستو وہ نبی کی اتباع ہے نبی کی پیروی ہے آج مسلمان سنتوں کو نہیں جانتا شادی میں چلے جاؤ غنی میں چلے جاؤ خوشی میں چلے جاؤ کپڑوں کو دیکھو ظاہر کو دیکھو باطن کو دیکھو ہر جگہ سنت چھوڑے ہوئے ہیں لیکن اللہ ہم پر احسان ہے اللہ ہم مظلوم ہے اللہ ہماری مدد فرما اللہ کیسے مدد کریں گے اللہ کی مدد کے آنے کا راستہ وہ نبی کا راستہ ہے دنیا آخر کے بننے کا راستہ وہ نبی کا راستہ ہے اللہ سے اللہ کو راضی کرنے کا راستہ وہ نبی کا راستہ ہے یعنی تبلیغ و دعوت سے کہہ کے نبی کے راستے پر آ جاؤ সুন্নতুল খিমত কো পেহচানো আমার খিমত কো পেহচানো তব যাকর আল্লাহ তোমার দুনিয়া ভি বানায়েগে আল্লাহ তোমার আখিরত ভি বানায়েগে মেরে মুসলমান দোস্ত বুজুর্গ করে বলে যে ঈমান আর আমল এটা হলো রাস্তা, যে রাস্তা দিয়ে মানুষ আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছতে পারে, জান্নাত পর্যন্ত পৌঁছতে পারে। কিন্তু রাস্তা চলার মধ্যে, এই রাস্তায় চলার মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার অবলম্বন করা লাগবে। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার অবলম্বন ছাড়া না কোনো মানুষ জান্নাতে পৌঁছতে পারবে না আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে। আল্লাহ পর্যন্ত পৌঁছা জান্নাতের পৌঁছার একমাত্র রাস্তা, সমস্ত কল্পিত কাল্পনিক সমস্ত রাস্তার সুযোগ বন্ধ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাহের যেরকম ছিল, বাহ্যিক যেরকম ছিল, আমার বাহ্যিকটাকেও ওইরকমই করতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকটা যেমন ছিল, আমার আখলাকটা ওইরকমই বাড়াইতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সবরটা যেরকম ছিল, আমার সবরটা ওইরকমই হইতে হবে। বিন্দুমাত্র এদিক সেদিক হলে চলবে না, কারণ আল্লাহ তাআলাকে পাইতে চায়, আল্লাহ পর্যন্ত পৌঁছতে চায়, আল্লাহর নৈকট্য অর্জন করতে চায়, আল্লাহকে ভালোবাসতে চায় সকলেই। এমন কোনো মুসলমান পাওয়া যাবে না যে এই কথা বলবে যে আমি আল্লাহকে ভালোবাসতে চাই না, আল্লাহর কাছে পৌঁছতে চাই না, আল্লাহর নৈকট্য অর্জন করতে চাই না। তার প্রস্তুতি থাকুক আর না থাকুক, মুখের কথাটা সকলেই বলবে, মুখের কথাটা সকলেই বলবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাহেরের অর্থ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা না, চেহারা তো এক একজনের এক এক রকম, আল্লাহ তাআলা বানাইছেন। মাথার থেকে পা পর্যন্ত কেমন ছিল, ব্যবহৃত জিনিসগুলা, অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার, এগুলো হলো সুন্নত। আর এইটাই হলো আল্লাহ পর্যন্ত পৌঁছার একমাত্র রাস্তা ব্যবস্থা, অন্য কোনো রাস্তা নাই, অন্য কোনো ব্যবস্থা নাই। আর বর্তমানে সবচেয়ে অবহেলা হলো সুন্নতের উপরে, এই সুন্নতের অনুসরণের মধ্যে মাধ্যমে আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছতে পারবে, আল্লাহ তাআলাকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে, জান্নাতে পুরস্কার সে পাবে। এই সুন্নতি হলে সবচেয়ে অবহেলিত মুসলমানদের কাছে কি বলে, আরে ভাই তুমি এত বাড়াবাড়ি কেন করতেছেন, সুন্নতি তো। আরে হুজুর এইটা এত বাড়াবাড়ি করে না, এটা সুন্নত, সুন্নতি তো, মানে এটা না হলে কি অসুবিধা, এটা কোনো ফরজের কিছু না, এটাকে এত গুরুত্ব কেন দিতেছেন। আরে আমরা তো একটু আপটুডেট মানুষ, আধুনিক মানুষ, এগুলো নিয়ে আমাদের সাথে আলোচনা করেন না, আমাদের একটু ভাবটা নিয়ে চলতে হয়। এ কথার অর্থ হইল সুন্নত যেমন ইসলামের কোনো অংশই না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন যেমনের তরিকা পদ্ধতি এটার কোন গ্রহণযোগ্যতাই নাই তার কাছে। আউযুবিল্লাহ মেরে মহতরম দোস্তা বুজুর্গ, সবচেয়ে অবহেলিত জিনিস হল সুন্নত। আর সাহাবাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আমল ছিল সুন্নত, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। হযরত হুযায়রা বিন ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা আনহু দূত হিসাবে এক বাদশাহ দরবারে গেছে, আরো সাথী ছিল সাথে, দূত চিঠি পৌঁছাই দিচ্ছে, বাদশাহ খুব ভালো ব্যবহার করতেছে ওনাদের সাথে, মেহমানদারিও করতেছে, একরামও করতেছে, খানা খাইতে বসছে। হাতে ছেড়েকে খামার খানার টুকরা পড়ে গেছে, রুটির সন্ধ্যা রুটির টুকরা পড়ে গেছে। হযরত হুযায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই টুটির টুকরো উঠাইয়া খাওয়া শুরু করছেন, খাবেন। এর মধ্যে পাশের থেকে একজন কমে দিয়ে ধাক্কা দিচ্ছে, কম দেশে আসতে বুঝতে পারো, কোনো অভাব নাই, কোনো অভাব নাই, কোনো কমি নাই, এগুলো করো না, এগুলো আমাদের দেশের সভ্যতা ভদ্রতার খেলাফ পরিপন্থী। আমরা অনেক তোমাদের ওই কাজটা আমাদের কাছে এইন না। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন সুন্নতের প্রতি অবজ্ঞা, সুন্নতের অবমূল্যায়ন, কুৎসা লাল হয়ে গেলেন, নিজের কুৎসাকে দমন করতে পারলেন না, বললেন যে আতরুক সুন্নত খালিনি লিআদিলি হাউলাইল হামাকা। এই সমস্ত হামাকা কে কি মনে করবে আর কে কি বলবে, কার সভ্যতার ভদ্রতায় আঘাত লাগবে, আর যার কারণে আমার খালিলে সুন্নত করে ফেলে দেব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত ছিল খাবারের টুকরা পড়ে গেলে উঠে খাওয়া, কারণ খাবার চোখে আপনি আপনি পড়ে না, শয়তানে ফেলাই দেয়। নবীজি বলছেন যে শয়তানে ফেলাই দেয়, খাবারের ওই অংশটাকে ফেলে দেয় যে অংশটার মধ্যে ওই ঘাতকের সুস্থতা ছিল, যে অংশটার মধ্যে বরকত ছিল, যে অংশটা খাইলে ভিতরে মনুষ্যত্বা পয়দা হইত। বরকতালার বেজি খাইলে মনুষ্যত্বা পয়দা হয়, বেবরকতি বেজি খাইলে পশুত্ব পয়দা হয়, মনুষ্যত্বা পয়দা হইত। এই অংশটার মধ্যে হেদায়ত লোকায়িত ছিল, ওই অংশটাকে শয়তানে সরাই দেয়। এনে বস্তরাম দোস্তুর সইতে পারলেন না কথা, সইতে পারলেন না কথা। আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের গুরুত্ব নিজে বলে দিচ্ছেন, নবীর ইত্তেবা, নবীর অনুসরণ, নবীর পিছে পিছে চলা। অর্থাৎ তোমার জীবনে চলতে চলতে এই জন্মের থেকে নিয়ে বালে ঘর কম থেকে নিয়ে 70-80 বছর পর্যন্ত যত স্টেশনের তোমার তোমার জীবনটা স্পষ্ট করবে, সব জায়গার মধ্যে দেখতে হবে এইখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলটা কি ছিল, তরিকাটা কি ছিল। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি এলান করে দেন, ঘোষণা করে দেন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তোমাদের যদি আল্লাহ তাআলার মহব্বতের দাবিদার তোমরা হয়ে থাকো, আল্লাহ তাআলার মহব্বতের দাবিদার যদি তোমরা হয়ে থাকো। আর সে তো আল্লাহর মহব্বতের দাবিদারের অভাব নাই, আর সে রসুলের ওপর অভাব নাই, আর সে রসুলের কোনো অভাব নাই। বলে যে আল্লাহর মহব্বতের দাবিদার যদি তোমরা হয়ে থাকো, আপনি এলান করে দেন, ফাত্তাবিউনি, আমার পিছে পিছে চলো, আমি যা যা করি যেভাবে করি ওইটা ওইটা করো, ওইভাবে করো, ওইভাবে করো, ব্যতিক্রম করো না, আমার জীবনকে দেখো, আর তোমার জীবনে এটাকে বাস্তবায়ন করো। যদি তুমি এটাকে করতে পারো, এর মধ্যে পরিপূর্ণতা অর্জন করতে পারো, তুমি আর কি আল্লাহর মহব্বতের দাবি করতেছ, কারণ আল্লাহ তাআলা তোমাকে মহব্বত করবেন। তোমার কাছে কি আছে, কতটুকু মহব্বত তুমি করতে পারবা? আল্লাহ তাআলা মহব্বতের ওই অসীম খাজানার থেকে মহব্বত দিয়ে আল্লাহ তাআলা তোমাকে ঢেকে নেবেন। এটা মহতরাম দোস্তের বুজুর্গ, অর্থাৎ সুন্নতের ইত্তেবার দ্বারা আল্লাহ তাআলার মাহবুব হয়ে যাবে। তুমি এতক্ষণ পর্যন্ত মহব্বত করতে চেয়েছিলা, আল্লাহ তাআলাই তোমাকে মাহবুব বানাই দেবেন। আর একটা ছাত্র যদি বলে যে আমি আমার উস্তাদকে মহব্বত করি, এটা খুব বেশি ওই ছাত্রের কৃতিত্ব না, বরং কোন উস্তাদ যদি কোনো ছাত্র সম্বন্ধে বলে যে আমি আমার ওই তালবেলার থেকে আমি খুব মহব্বত করি, এইটা হলো বড় কৃতিত্বের জিনিস। হ্যাঁ, একজন সাধারণ মানুষ যদি জমিদারের ব্যাপারে বলে যে আমি জমিদার সাহেবকে খুব মহব্বত করি, আমি এই মন্ত্রী সাহেবকে খুব মহব্বত করি, মন্ত্রী মহোদয়কে খুব মহব্বত করি, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ জিনিস হবে না। কোনো মন্ত্রী সাহেব যদি মন্ত্রী মহোদয়ের রিক্সা সম্বন্ধে বলে যে ওই লোকটাকে আমি মহব্বত করি, তাইলে হইলে বুঝে আসবে যে এই লোকটার মধ্যে কোনো যোগ্যতা আছে, এই রিক্সাওয়ালা হইলেও তার মধ্যে কোনো যোগ্যতা আছে। আল্লাহ তাআলা মহব্বত করবেন, সুন্নতের রাস্তা দিয়ে তুমি চলো। এরে মহতরাম দোস্তরা বুজুর্গ, বর্তমানে সবচেয়ে করুণ অবস্থা হলো সুন্নতে। সবচেয়ে করুণ অবস্থা কি? সুন্নতে ফ্যাশনের জগতে সুন্নত রুগ্ন হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, ফ্যাশন আমাদের কাছে সুন্নত দিয়ে যাওয়া যায় না, সুন্নতের আলোচনা করা যায় না। কারণটা কি? কারণটা হলো এরে মহতরাম দোস্তরা বুজুর্গ, ইমান তো অবশ্যই মাগনা, আমল তো অবশ্যই সস্তা, এই ইমান আমাদের জন্য আমার কোনো কিছু সাহায্য হয় নাই, কোরবানি করতে হয় নাই, কোরবানি করতে হয় নাই। বলে যে এক সফরে আমার সামনে এক ঘটনা ঘটে গেল, এক মসজিদে আমরা যখন আমি সার লাগাই দিচ্ছিলাম, কোথা থেকে আসছিল ওনার কথা বলতেছেন যে এক মসজিদে উজুখানাতে উজু করতেছি, আর এক পাশে এক আমেরিকান নও মুসলিম উজু করতেছিল। মুসলমান হয়েছে নতুন নতুন, কিন্তু মাথায় তার পাগড়ি, চেহারাতে দাড়ি, জামাটা হাতুর নিচ পর্যন্ত, পাজামাটা কাশ্মীর উপর পর্যন্ত অজু করতে বসছে। চেহারার মধ্যে সিজদার দাগ, ফি মা হুম ফি উজুহিম মিন আসারিস সুজুদ, মুমিনের আলামত, মুসলমানদের আলামত তার চেহারায় সিজদার দাগ, স্পষ্ট বাহ্যিকভাবে দেখা দিয়েছে, স্পষ্ট সুস্পষ্ট। পাশে বসে একজন আসলো, গাছে গাছ করে উজু করলো। ওই বেচারা সময় লাগাইতে লাগাইতে ভাঙ্গা চলে কিছু উর্দু শিখতে, তাকে জিজ্ঞেস করলো যে এটা উর্দু করা শুরু করে দিতে, তাকে জিজ্ঞেস করলো ওই গাঁও মুসলিমে যে উর্দুর সময় কি নেশা করার সম্ভব না, এমন অবজ্ঞা শুনে অবজ্ঞার দৃষ্টিতে তার দিকে তাকাইলো ওই নব মুসলমানের দিকে, নাকি নেশা করা নাকি বরল নাকি ওয়াজিব নাকি, এ কথা শুনে ওই নব মুসলমানের চেহারা লাল হয়ে গেছে গুসায়, নিজেকে সংযত করলো। তারপরে সে তবু সত্যিটা বাসায় সে বললো হ্যাঁ এতদিন পরে আমার বুঝে আসছে, এতদিন পরে আমি বুঝতে পারলাম সারা দুনিয়াতে মুসলমান নির্যাতিত কেন, সারা দুনিয়াতে মুসলমান বঞ্চিত কেন, সারা দুনিয়াতে মুসলমান লাঞ্ছিত কেন, সারা দুনিয়াতে মুসলমানের অবহেলিত কেন, এখন আমার বুঝে আসলো। কারণ এই নবীর বরকতে ইসলাম পায়ে ইসলাম পায়ে মুসলমান হয়েছে, ওই নবীর সুন্নতের প্রতি যখন অবহেলা শুরু হয়ে গেছে, এই মুসলমানদের মূল্য আল্লাহ তাআলার সৃষ্টিতে কোনো মূল্যই এদের আর নাই, কে মানলো কে গোটাইল কে লাভ খাইল আল্লাহ তাআলার কিছুই তাতে যায় আসছে না। কারণ আল্লাহর মাহবুব হওয়ার জন্য সেই জিনিসটা অত্যন্ত জরুরি ছিল, হুকুম ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে, এইটি হইল তাদের কাছে সবচেয়ে বেশি অবহেলিত হয়ে গেছে। আজকে আমি বুঝতে পারলাম মুসলমান কেন অবহেলিত। মেরে মুসলমান বুজুর্গ, আজকে তো আমরা এমন আশেখ রসুল হইতে চাইতেছি, এমন আবদুল্লাহ হইতে চাইতেছি, ওই উস্তাদের মুখ থেকে গল্প শুনতে হয়তো আপনারাও শুনছেন, এক লোক দেখছে একজনের হাতে মধ্যে কাটলু আঁকা ভাত কিভাবে আঁকে, এইটার কোনোদিন উঠে না, নীল নীল দেখা যায়, তার খুব সবইছে বাঘ আঁকছে, খুব সুন্দর দেখা যায়, বাইরে কোথার থেকে আঁকাইছো বলে তো অমুক জায়গায়, তার কাছে কাছে ভাই আমার হাতের মধ্যে একটা বাঘ এঁকে দাও, ঠিক আছে বসো, তুই তুই নিয়ে আসছে কিন্তু এক খোঁচা খোঁচা দিয়ে তীর্থ তুলছে, কি করলা কি করলা কি হলো, বলে যে পা বানানোর শুরু করলাম কেমন, আরে ভাই পাওটা বাঁধছাও শরীরটা দেখলেই তো বোঝা যাবে যে বাঘ, পার কে দেখলে পাটা বাঁধছাও, আচ্ছা বাঁধতে যাও একটু পিছিয়ে দেয়া উপরের দিক দিকে এক খোঁচা লাভতে হচ্ছে, কি হইলো কি হইলো, আরে ভাই জান বেরিয়ে যায় কি করতেছো তুমি, ল্যাস একটু ল্যাস ছাড়া বাদ বোঝা যাবে না, ল্যাস তাও বাদ দাও, তারপরে দিকে এক খোঁচা কি করতেছো কি করতেছো, বলে উপরের থেকে কানটা বানাই তারপরে মুখটা বানাবো, আরে ভাই জান বসে না জান ছাড়া বাঘ হয় না, তারপরে শুনে আসছে আর একটু নিচে যায় দিকে খোঁচা কি করো, বলে পেট আসতেছি, আরে ভাই এত সবির বাঘ একটু ঘাস খাবে না একটু বস্ত খাইতে যাবে না, এখানে খাওয়া দাওয়া রাখবে না, পেটটা হলে অসুবিধে কি, মেরে বক্তরাম বুঝবো ল্যাস নাই পা নাই পেট নাই কান নাই, তাহলে কেমন বাচ্চা তাকে আঁকাই দিবে, মেরে বক্তরাম বুঝবো আমাদের জীবনের মাথার সুন্নত নাই, লেবাসের সুন্নত নাই, চেহারার সুন্নত নাই, গায়ে কারবারের মধ্যে সুন্নত নাই, বিয়ে সাদীদের সুন্নত নাই, জীবনের কোন স্টেশনের সুন্নত নাই, এই সুন্নতের আলোচনা করতে গেলে কি বলে যে এগুলো করেন না, আমাদের কালচারটা ভিন্ন, আমরা যাদের সাথে চলাফেরা করি ওইখানে এগুলো নিয়ে চলা যাবে না, মোটামুটি কিছু করে আমাদেরকে চলতে দেন, মেরে মহতারাম বুজুর্গ বাঘ হবে না, কেউ বাঘ হিসেবে চিনবে না, আল্লাহর কাছে মমিন হিসেবে মুসলমান হিসেবে পরিচিত হওয়া যাবে না, কারণ নবীর রঙের খেলাফ যার সব যার জীবনে রং থাকবে আর সে কখনো জিন্দিগিতে তার মানদের বাচ্চার পর্যন্ত বসতে পারবে না, মেরে মোস্তরাম বস্তার বুজুর্গ আল্লাহ তাআলাকে পাওয়ার রাস্তা, আল্লাহ তাআলাকে পাওয়ার রাস্তা, আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তা, জান্নাতে পাওয়ার রাস্তা একটাই, কাল পরে সমস্ত রাস্তা বন্ধ, একটাই রাস্তা খোলা, সেটা হল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের রাস্তা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা, এই তরিকা হইলো আমাদের জীবন, এই তরিকার মধ্যে সীমাবদ্ধ আমাদের দিন, এই তরিকার মধ্যে সীমাবদ্ধ আমাদের নাজাত এবং মুক্তি, মেরে মোস্তরাম দস্তার বুজুর্গ আজকে মুসলমানের কাছ থেকে সুন্নতের গুরুত্ব উঠে গেছে, সুন্নতের কোনো মূল্যায়ন নাই, যার কারণে মেরে মোস্তরাম দস্তার বুজুর্গ মুসলমান হওয়ার পরে মুসলমান হারাই যেতেছে, মুসলমানদেরকে তালাশ করে পাওয়া যেতেছে না, দাওয়াত কুতুবিয়া মেহনতের দ্বারা মাকসাদ হইল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত সুন্নতকে জিন্দা করা, সমস্ত মুসলমানদের জীবনের মধ্যে আলাদাভাবে চিন্তা করে না, সমস্ত মুসলমানদের জীবনের মধ্যে সুন্নতকে চিন্তা করা। সমস্ত মুসলমানদের জীবনে যখন সুন্নত চিন্তা হবে তো মেরে মহতারাম তখন কি হবে, সমস্ত মুসলমান আল্লাহ তাআলার মাহবুব হয়ে যাবে। আল্লাহ তাআলার মাহবুব হয়ে যাবে যাবে তখন কখনো গুনার কোন দাগ যদি লেগে যায় আল্লাহ তাআলা গুনাটাকে মাফ করে দিলেন, আল্লাহ তাআলার ওলি হয়ে যাবে। আল্লাহর ওলি হয়ে গেলে মুসলমান আল্লাহ তাআলার জিম্মায় চলে যাবে। মেরে মহতারাম বুজুর্গ দাওয়াত তাবলীগের মেহনতের মাকসাদ হলো সুন্নতকে একশো ভাগের একশো বড় সুন্নতকে মুসলমানদের জীবনে জিন্দা করার মেহনত, এইটার জন্য হলো দাওয়াত তাবলীগের মেহনত। সুন্নত ওয়ালি জিন্দগি অজীব ও গরিব জিন্দগি। ہماری جماعتیں ملکوں میں جا رہی ہیں اور جماعت سنت کے مطابق کھانا کھا رہی ہے, ان کے کھانے کو دیکھ کر لوگ مسلمان ہو رہے ہیں. ہماری جماعتیں سنت کے مطابق ان کے نگاہ کر کے چل رہی ہیں, اسے دیکھ کر لوگ مسلمان ہو رہے ہیں. ابھی جس ملک میں ہم گئے تھے, آج سے لائن کے بعد دو مہینے پہلے تھے, پر میں کارگزاری سامنے آئی. یہ دادا قسم کا آدمی جو ہوتے ہیں نا, بستیوں میں دادے ہوتے ہیں, فیصلے کرتے ہیں, لوگ ڈرتے ہیں ان سے, ایسا آدمی جماعت سے لگ گیا, داداگری چھوڑ دی. اس کے اور بھی ساتھی تھے غیر مسلم, اس کے ساتھ ہوتے تھے. اس کے مرنے پر جو ہے وہ شریک ہوئے اور اس کو جو ہے مسلمان جیسے نہلاتے ہیں, کفناتے ہیں, نماز پڑھتے ہیں, یہ درام سے قبرستان لے جاتے ہیں, قبر میں اتارتے ہیں, عجیب منظر ہوتا ہے. غیر مسلم اس کا جو دوست تھا دادا, اس نے دیکھا سب کیا پیارا انتظام مسلمانوں کا, مرنے کے بعد کتنا احترام کتنا احترام, جیسے لے کے چلتے ہیں, جیسے نماز پڑھتے ہیں, جیسے بکناتے ہیں. تو دیکھا کہ یہ ہر مسلمان کے ساتھ ہوتا ہے. ہاں ہر مسلمان کے ساتھ یہ ہوتا ہے. کہا اگر میں مسلمان ہوں اور مر جاؤں تو میرے ساتھ بھی ہوگا, ہاں تمہارے ساتھ بھی ہوگا. اس کو دیکھو سے کلمہ پڑھ کے مسلمان ہو گئے. یعنی مسلمان کا جنازہ سنت کے مطابق ہے لوگ مسلمان ہو رہے ہیں. اگر ہمارا کاروبار ہے, ہمارا لین دین ہے, ہمارے اخلاق ہیں, ہماری معاشرت ہے, اگر ساری سنت پر آ جائے, نبی کے طریقے پر آ جائے, صحابہ کے طریقے پر آ جائے, تو میرے دوستو ہمارا عمل لوگوں کو کھینچے گا. لوگ جہنم سے بچ کر جنت پہ جانے والے بنیں گے اگر ہم نے صحیح زندگی گزارنی شروع کر دی. صحابہ کہتے تھے, کہتے کون ہو مسلم, اسلم و تسلم, اسلام لاؤ سلامتی دنیا آخرت کی. اسلام کیا معنی رکھتا ہے, اسلام کسے کہتے ہیں, ایسے مسلمان ہو کون ہو مسلم, ہماری طرح ہو جاؤ. آج ہم نہیں بول سکتے ہماری طرح ہو جاؤ. ایک ملک میں ہم گئے تو ایک آدمی نے ہم سے عجیب بات کہی, آپ غیروں کے پاس جا کے ہمارے پاس کیا ہونا, ہم کو بھی دعوت اور اچھا مال کی, کیا فرق ہے تمہارے ہمارے میں, ہماری عورتیں بے پردہ تمہاری بھی عورتیں بے پردہ, ہمارے نوجوان آوارہ تمہارے نوجوان بھی آوارہ, ہم شراب پیتے تمہارے لوگ بھی شراب پیتے ہیں, ہم جھوٹ بولتے تمہارے لوگ جھوٹ بولتے ہیں, تو ساری بیماریاں جو ہمارے ہیں تمہارے اندر بھی ہے, تمہاری کی بیماری ہمارے اندر ہے. مجھے بڑا دکھ ہوا کہ اللہ کیسے لوگ ہیں. ہم نے کہا بھی کیا بتائیں, ہمارا گھر اتنا صاف نہیں ہے کہ ہم مہمان کو بلا کے گھر میں بلائیں, ہمارا گھر صاف کر رہے ہیں, مہمان کو بلانے کی جگہ ہمارے یہاں ہو جائے, صاف ستھرا ہو جائے, پھر کہیں گے آ جاؤ مہمان بن کے ہمارے گھر میں آ جاؤ. تو میرے دوستو تبلیغ و دعوت کے ذریعے سے اگر مسلمان مسلمان بن گیا, اسلام پر آ گیا, انشاءاللہ دیر نہیں لگے گی, ساری دنیا کے انسان کہیں گے بھائی کہ اسلام کو ہم بھی چاہیے, ہم بھی ہونا چاہتے مسلمان, تاکہ مسلمانوں کی راحت, ان کی راحت, آپس کی محبتیں, ان کی الفتیں ہمارے اندر بھی پیدا ہو جائیں. لوگ کیا سمجھتے ہیں, ایمان لانے سے مسلمان بننے سے جنت ملے گی, جنت تو ملے گی ان شاء اللہ, لیکن اس سے پہلے دنیا کو خدا جنت بنائے گی. ان فی الدنیا لجنۃ من لم یدخلھا لم یدخل جنۃ الآخرہ. یہ دنیا ہی میں جنت ہے, جو دنیا کی جنت میں داخل نہیں ہوگا وہ آخرت کی جنت میں کہاں داخل ہوگا. اللہ دنیا کو جنت بنائیں گے. اگر ہر مسلمان اپنا دین زندگی میں لے آئے تو بیوی شوہر کے لیے راحت بن جائے گی, شوہر بیوی کے لیے راحت بن جائے گا, اولاد ماں باپ کے لیے، ماں باپ اولاد کے لیے، امیر غریب کے لیے، غریب امیر کے لیے، پڑوسی پڑوسی کے لیے، دنیا میں جنت کا مزہ ہے. ہمارے مولانا مفتی زین العابدین صاحب رحمۃ اللہ علیہ فرمایا کرتے تھے بیان میں، کہا مدینے میں ایسا ماحول بن گیا تھا صحابہ کا، اگر 10,000 کی آبادی ہے ایک آدمی بیمار ہو جاتا تو 9,999 آدمی اس کی عیادت کرتے تھے. یا ماں بیمار ہے بچہ جاتا نہیں ہے، ماں بیمار ہے بیٹے کو فرصت نہیں ہے، پڑوسی میں آدمی بھوکا کھا چوراج کے کھا رہا ہے، بھوکا مر رہا پتہ نہیں ہے. حالانکہ حدیث میں آیا واللہ لا یؤمن واللہ تین مرتبہ وہ مومن نہیں، وہ مومن نہیں. ہمیں وہ کون اللہ کے نبی، فرمایا جو خود پیٹ بھر کے کھا کے سو رہا ہے اس کا پڑوسی بھوکا سو رہا ہے. مسلمان کیسے ہیں اسے دوسروں کا فکر نہ ہو، دوسروں کا درد نہ ہو. الدین کل ہو نصیحا، الدین النصیحا، الدین النصیحا. امام بخاری رحمۃ اللہ علیہ نے کتاب الایمان کو اس پر ختم کیا ہے، جو پہلی کتاب ہے کتاب الایمان اس باب پر ختم کیا ہے، الدین النصیحا. الدین بھی معرفہ ہے، النصیحا بھی معرفہ ہے. علماء نے فرمایا مبتدا خبر جب معرفہ ہوتے ہیں تو حضر کے معنی پیدا ہوتے ہیں. تو دین تو سراپا خیرخواہی کا نام ہے. جب آدمی خیرخواہ ہوگا تو دیندار ہے، خیرخواہ نہیں ہے تو دیندار نہیں ہے. کیا دیکھنے میں لگتا ہے دیندار ہے شکل و صورت سے، لیکن دوسروں کی خیرخواہی نہیں ہے، دوسروں کی ہمدردی نہیں ہے، دوسروں کو جہنم سے بچانے کا فکر نہیں ہے، فرماتے وہ دیندار نہیں ہے. زیادہ خیرخواہی ہونا چاہیے، ہر ایک کے ساتھ خیرخواہی. اللہ کا کوئی بندہ جہنم میں نہ جائے، سب جنت میں جانے والے بن جائے. اللہ کے لیے مجھے استعمال فرما لے، میری جان کو قبول کر لے، میرے مال کو قبول کر لے. اس نیت سے جینے والا اصل دیندار مسلمان ہے، ورنہ تو عام انسانوں سے ایک انسان ہے. بولیں جی ہمارا جی اللہ راستے سے جائیں، دعوت تبلیغ محنتر برکتے ہمارا اللہ راستے سے جائیں. اچھا ہزاروں مانوش ہمارے سنت مطابق کھانا کھوا دیکھے تر مسلمان ہوئے، রাস্তায় চলার পথে মাথা নিচে করে করতেছি, চোখ নিচে করে বাইরে বাইরে তাকাইতেছি না, এতে দেখে মানুষ আশ্চর্য হয়ে তারা মুসলমান হয়েছে, কুকুরি ছেড়েছে তারা ছাড়তেছে, এদের থেকে তো মানুষ নিরাপদ. মেরে মোহতরম দোস্তান বুজুর্গ, এটার কারণ হইল সুন্নতের ইত্তেবা. আমরা এটা চাই যে রাস্তায় চলার পথে খাবারের দস্তরখানে জীবনের সর্বক্ষেত্রে ব্যবসা বাণিজ্যে গায়ে কারবারে চাকরি নকরিতে ক্ষেত কৃষিতে সব জায়গাতে যখন দেখি আমরা বিয়ে সাদিতে ঘর সংসারে সুন্নতের ইত্তেবা করবো, সেই সুন্নত মানুষকে ইসলামের দিকে টানবে, আর এই সুন্নত আমাদেরকে আল্লাহ তাআলার সর্ব পর্যন্ত পৌঁছাবে আর মানুষকে ইসলামের দিকে টানবে. বলে যে একটা ঘটনা, 2 মাস আগে অস্ট্রেলিয়ার এক অঞ্চলে পার্ক এলাকাতে 1 লক্ষ সাপোর্টওয়ালা মানুষ ছিল. আমাদের অনেক এলাকায় মাতবার বলে, অনেক এলাকায় চুকরি বলে, অনেক এলাকা মোড়ল বলে, এলাকার বিচারাচার করে এই শ্রেণীর মানুষ. সে আগে তো এগুলা করতো, বিচার বিচার খালিশ করে বেড়াইতো এলাকার মধ্যে পাপড় ছিল, পরবর্তীকালে এগুলো ছেড়ে দিতে ছেড়ে দিয়ে তোর দিকের কামার করতে লাগছে. সে তার অক্ষমত মারা গেছে. আমরা তখন এখানে ছিলাম, বলতেছেন যে আমরা ওখানে ছিলাম, মারা গেছে. তো শুনলাম সে যখন মারা গেছে তো এই বিচার সালিস করতে যাইতো, হয়তো তো আর একক ভাবে কোনো মুসলমানদের দেশ না, মুসলমান আছে অমুসলমান আছে, তার বন্ধু বান্ধবের মধ্যে তার সাথে বিচার সালিসে যাইতো, কিছু অমুসলমানও ছিল তারাও যাইতো. তো অনেকদিনের সম্পর্ক মারা গেছে, তো মানুষ হিসেবে তারাও আসছে. এসে দেখে যে মুসলমানরা তাকে নিয়ে ব্যস্ত, কেউ তাকে গোসলের তারা গোসলের ব্যবস্থা করতেছে, পানি গরম করতেছে, আয়োজন করতেছে. এরপরে তাকে বড় দপ্তর সহকারে গোসল করানো হইল, নতুন কাপড় দিয়ে তাকে চেঁচানো হইল, চড়ানো হইল, বড় ধীরে সুস্থে খাটিয়ার উপরে উঠাইয়া তাকে ওই মসজিদের সামনে নিয়ে চললো. ওইখানে বড় শ্রদ্ধা ভরে তারা তার জন্য কি করলো অর্থাৎ জানাজা করলো. ওইখান থেকে আবার উঠাইলো, কবরস্থানে নিয়ে গেল, হাতে হাতে ধরে বাচ্চাদের মতো তাকে হাতে হাতে ধরে নামাইলো, কবরে শোয়াইলো. তারপরে আসতে একটা সরাসরি মাটি তার শরীরে উপরে না পড়ে আমাদের কাছে মাস্টারদের ওখানে সে ঘুরতে দিলে আর কি, ওখানে তাকে কবরে রাখলো. তারা আশ্চর্য হয়ে গেছে, একজন মানুষ মারা গেছে, তার মারা যাওয়ার পরে একেবারে মূল্যহীন, তার কোনো মূল্য নাই, তার কোনো মূল্য নাই। এই লোকটার সাথে এত ভালো ব্যবহার, আর এই লোকটার সাথে এত মায়া মমতা মানবতার প্রকাশ। তাই অমুসলমান বন্ধু বান্ধবদের মধ্যে একজনে বলতেছে, যাচ্ছে তোমরা যে লোকটার সাথে এত ভালো ব্যবহার করলা, রক্ত সাগরের সব জায়গার মধ্যেই তোমাদের ভালোবাসা আর মহব্বতের কোটা পড়তেছিল, আমরা এটা উপলব্ধি করতেছিলাম। এটাকে শুধু ওনার কারণেই করা হলো, মানে উনি একজন তাপসওয়ালা মানুষ ছিলেন, শুধু উনি এই জন্যই কি করা হইলো, না এটা সব মুসলমানদের সাথে এরকম করা হয়? বলে যেটা সব মুসলমানদের সাথে এরকম করা হয় যারা মারা যায়। কতক্ষণ চোখ থাকলো, চোখ থেকে বললো যে আমি যদি মুসলমান হয়ে যাই, তারপরে যদি আমি মারা যাই, তাহলে আমার সাথে তো এরকম ব্যবহার করা হবে, এই কারণ এই কাজ কাম এই কার্যকলাপ গুলো আমার সাথে কি করা হবে? বলে যে হ্যাঁ, তোমার সাথেও করা হবে। এই কথা শোনার সাথে সাথে মুসলমান হয়ে গেল, সে মেরে কালমা পড়ে মুসলমান হয়ে গেল। মেরে মহতরাম বুজুর্গ, এটা হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকা। একজন মোরদারের সাথে কি কি করতে, মোরদারের জন্য কি কি করতে হবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকা। মেরে মহতরাম বুজুর্গ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত বিলুপ্ত হয়ে যাওয়ার কারণে মুসলমান বিলুপ্তির পথে মুসলমানের জীবন হলো সুন্নতের মধ্যে দাওয়াত তবলীগের দ্বারা, মেহনতের দ্বারা এটি দেওয়া হয়েছে। এটি আমাদের মাকসাদ, আর এটি হলো আমাদের উদ্দেশ্য জীবনের সর্বক্ষেত্রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত কি করে জীবিত হয়, পুনরুজ্জীবিত হয়। যখন সুন্নত মুসলমানদের জীবনে আসবে, তো মেরে মহতরাম দোস্তা বুজুর্গ, অমুসলমানদেরকে আর দাওয়াত দেওয়ার দরকার হবে না, তারা দিনে দাওয়াতে চলে আসবে। সাহাবাদের দাওয়াত তো বড় সংক্ষিপ্ত ছিল, আসলিম তাসলাম, ইসলাম কবুল করে শান্তিতে থাকো। বলে যে কেমন ইসলাম? কোন ইসলাম নাই, যে আমাদেরকে যা দেখো এরকম হয়ে যাও। এই বয়ানটাই লম্বা বয়ান, যে আমাদেরকে যা দেখো এরকমই হয়ে যাও। কি বলেন, আজকাল আমরা মুসলমানরা কি কথা বলতে পারি যে আমাদের মতো হয়ে যাও, এইটাই হলো সঠিক ইসলাম, কোরআন হাদিসে বর্ণিত ইসলাম? এ কথা থেকে আমাদের বলার কোনো উপায় আছে? আমাদের বলার কোনো সুযোগ নাই, কারণ আমাদের সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের কোনো মিল নাই, কোরআন হাদিসে বর্ণিত ইসলামের কোনো মিল আমাদের জীবনের সাথে নাই। তো মেরে মহতরাম দোস্তা বুজুর্গ, একটা জামাত যাইতেছিল এক জায়গাতে, আমরা যাইতেছিলাম অমুসলমান অঞ্চল দিয়ে, কিছু অমুসলমান পুরুষ মহিলারা তারা আসলো, এসে বললো যে তোমরা খালি তোমাদের গোষ্ঠীর কাছে জাতির কাছে যাও, তা আমাদেরকে আমাদের এখানে বসো, আমাদেরকে কিছু কথা বলো, কারণ যাদের কাছে যাইতেছো তোমাদের জাত ভাই, ওরা কিন্তু আমাদেরকে খুব ভালো না, তেমন পার্থক্য নাই, তেমন পার্থক্য নাই, আমাদের লেবাস যেরকম দেখতেছো পোশাক ওদেরও এরকম, আমরাও খাবার পান করে ওরাও খাবার পান করে, আমাদের মুখেও দাড়ি টাড়ি নাই, ওদের মুখেও কোনো দাড়ি টাড়ি নাই, আমরাও মিথ্যা কথা বলি তারাও মিথ্যা কথা বলে, আমাদের কামাই রুজি যেরকম তাদের কামাই রুজি ওইরকম, আমাদের পারিবারিক জীবন যাপনের ব্যবস্থা যা ওদের পারিবারিক জীবনের ব্যবস্থাও তাই, তা আমাদের ব্যাঙ্গায় ওইখানে কেন যাও, আমাদেরকেও কিছু বলো। বলি আমরা কোনো জবাব দিতে পারতেছিলাম না, কারণ এটি হলো বাস্তব, অমুসলমানরা আমাদেরকে আমাদের জীবনে কোনো পার্থক্য কিছু তালাস করে পায় না। বলে অনেকক্ষণ মাথা নিচু করে থেকে আমি তাকে বললাম যে ভাই, তোমরা যেটা বলছো এটি সত্য কথা বলছো, কিন্তু কি করব, আমাদের ঘরের মধ্যে ময়লা ঢুকে গেছে, আমাদের ঘরটা বিরান হয়ে গেছে, আমরা প্রথমে চাইতেছি আমার ঘরটা আগে আবাদ হোক, ময়লা আবর্জনা বের হোক, তারপরে আমরা মেহমানদেরকে ডাকবো। আমাদের ঘর ময়লায় ভর্তি, মেহমান নিয়ে রাখবো কোথায়, মেহমান নিয়ে রাখবো কোথায়? মেরে মহতরম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভক্তি জানাল আব্দুল খান রহমতুল্লাহ বলতেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনত করতেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের আদর্শ সাহাবারা দেখছেন, দেখতে দেখতে ওইটা নিজেদের আয়ত্তে আনছেন, নিজেরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করতেন 100 ভাগের 100 ভাগ। এই অনুসরণ করার পরে মদিনাতে একটা পরিবেশ মাহলের সৃষ্টি হয়েছে, একটা মাহলের সৃষ্টি হয়েছে, পরিবেশ সৃষ্টি হয়েছে, এমন পরিবেশ হয়েছে যে মদিনার কোনায় মদিনাতে যদি 10,000 মানুষ বসবাস করত, একজন মানুষ যদি অসুস্থ হয়ে যেত মদিনার 9,999 জন মানুষ তাকে দেখতে যেত, কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের আদর্শ, কেউ যদি তোমার ভাই কেউ যদি অসুস্থ হয়ে যায় তাকে তুমি রেখে যাও। হ্যাঁ, এর বিনিময় অনেক বড়, অনেক বড় বিনিময়ে সাহাবাদের সমস্ত সাহাবীদের মধ্যে একটা আমল ছিল, মেরে মোস্তফা দস্তার বুজুর্গ সুন্নতের জন্য পাগল ছিল, সুন্নতের বরকতের আর ভরপুর ছিল। একদিকে সুন্নতের আমল করতেছিলেন আর একদিকে সুন্নতের বরকত তারা পাইতেছিলেন। মেরে মোস্তফা দস্তার বুজুর্গ এই দাওয়াতের মেহনতের দ্বারা ওই সুন্নতকে জিন্দা করা, সুন্নত সমূহকে জিন্দা করা। মেরে মোস্তফা দস্তার বুজুর্গ আজকাল তো মনুষ্যত্ব পর্যন্ত শেষ হয়ে গেছে, ওইখানে তো যে কোনো কেউ অসুস্থ হইলে বাকি এলাকার সবাই তাকে দেখতে আসতো। এখন মা বিস্তায় বলে রয়েছে ছেলের যাওয়ার সময় নাই, ভাই হসপিটালে ভাইয়ের যাওয়ার সময় নেই, মা বাপ অ্যাক্সিডেন্ট করছে ছেলে মেয়ের তাদের এসে দেখার সময় নেই, তারা তাদের ব্যস্ততায় ব্যস্ত, মনুষ্যত্ব শেষ হয়ে গেছে, মানুষের মধ্যে থেকে খায় খাই শেষ হয়ে গেছে। খায়ের খাই যখন শেষ হয়ে যায় তখন দিন আর কোথায় থাকে, কেউ কারোর খবর নাই না, কেউ কারোর দেখা দেখিত না। অথচ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, তিনবার করে বলছেন যে সে মোমেন না, সে মোমেন না, সে মোমেন না। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কে? বলে যে যে লোকটা পেট ভরে খানা খেয়ে ঘুমাই দিল, কুর্তি বেশি না খাওয়া তার খবর নিল না, এই লোকটা মোমেন না। এই লোকটা যত নামাজই হোক না কেন মোমেন না, কারণ তিনটা হলো খায় খায়ের নাম, হিত কামনা, মঙ্গল কামনা করার নাম। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কিতাবুল ইমানকে শেষ করছেন সেই হাদিসের টুকরো দিয়ে, আর তিন ও আর নসিহা মাদ্রাসা যারা পড়ছে পড়েন তারা তো বুঝছেন কি বলছেন, খবরও মারে ফা মুক্তাদরও মারে ফা, এটা হলো হাতের ফায়দা হয়। অর্থাৎ এর মধ্যেই সীমাবদ্ধ দিন, এর বাইরে নাই। তিন শুধুমাত্র খায়ের খাহির নাম, এর বাইরে দিন নাই। হিত কামনার নাম হইল দিন। মেরে মোহতরম দোস্তার বুজুর্গ, আজকে আমাদের মুসলমানদের মধ্যে কোটি কোটি মুসলমান দ্রুত সুন্নত শরীয়তের পাবন্দির থেকে মুক্ত হয়ে উড়ন্ত জীবন যাপন করে তারা জাহান্নামের দিকে যাইতেছে। আমাদের উপর কোনো আফসোস নাই, আমাদের কোনো ব্যাখ্যা নাই, এটা নিয়ে আমাদের কোনো পরামর্শ নাই, এটা নিয়ে আমাদের কোনো প্রোগ্রাম নাই। তাহলে আমি কেমন মুসলমান হইলাম যে মানুষ জাহান্নামের দিকে যাইতেছে, আর এটার জন্য আমাদের কোনো আশ্চর্য দুঃখ হায় আশ্চর্য কিছুই নাই। মেরে মোহতরম দোস্তার বুজুর্গ দাওয়াত তবলীগের মেহনতের দ্বারা এই জিনিসটাই দেওয়া হইতেছে যে সমস্ত মুসলমানকে আমি এমনভাবে মেহনত করবো যে মুসলমান যেন পুরোপুরি সুন্নতের পাবন হয়ে জীবনযাপন করে। সুন্নতের পাবন যখন জীবন পাবন হয়ে যখন নাকি জীবনযাপন করতে থাকবে, ওই মুসলমানেরা যে এলাকায় বাস করবে ওইখানে ওই মদিনার মাহর পয়দা হবে, ওই মুসলমান যে এলাকায় বসবাস করবে মেরে মোহতরম দোস্তার বুজুর্গ সে আরেকজনের মধ্যে তিনি স্বল্প দিনের স্বল্পতা দেখলে সে নিজেকে আর ক্ষান্ত রাখতে পারবে না, সে কল্পনা করবে যে তোর ধান নামে থেকে যেতে থেকে বাঁচাইতে হবে। মেরে মোহতরম দোস্তার বুজুর্গ এই মেহনত দিয়ে যখন নাকি আমরা চলতে থাকবো মুসলমান অঞ্চলের মধ্যে মাহল ফয়দা হইতে থাকবে, পরিবেশ সৃষ্টি হইতে থাকবে, তা মুসলমানেরা অনিচ্ছাই অনিচ্ছাই এদিকে আকৃষ্ট হইতে থাকবে। কারণ ইসলাম তো এমন জিনিস, বড় চমৎকার জিনিস, ইসলাম মানুষকে আকৃষ্ট করে। সাহাবাদেরকে দেখা মুসলমানরা আকৃষ্ট হইত। মেরে মোহতরম দোস্তার বুজুর্গ এই মেহনতের জন্য ওই দিকে চাওয়া হইতেছে সমস্ত মুসলমান যেন সুন্নত শরীয়তে পাবন হয়ে জীবনযাপন করতে পারে, এবং সমস্ত মুসলমান যারা আছে তাদের খায় খাওয়ায় তারা জীবনযাপন করতে পারে, তাদের জন্য আখেরাতের নাজাত মুক্তির রাস্তা মুসলমানদের মাধ্যমে বের হইতে পারে। তিসরি জো চিজ হ্যায় জো হযরত ফরমাতে থে মকসদ তবলীগ ও দাওয়াত কা, ইয়ে কি হর মুসলমান ইয়ে বাত সমঝে অর সারো কো সমঝায়ে কি মরনে কে বাদ জো জিন্দগি বনেগি অর জো কুছ আল্লাহ সে লেনা হ্যায় জন্নত অর জন্নত কি নেমতো কি শকল মে, জন্নত মে ক্যা হ্যায়, إذا دخل أهل الجنة الجنة ينادي مناد إن لكم أن تحيوا فلا تموتوا أبدا وإن لكم أن ترتقوا فلا تهرموا أبدا وإن لكم أن تنعموا فلا تبعثوا أبدا وإن لكم أن تحيوا فلا تموتوا أبدا وإن لكم أن تصيحوا فلا تسقموا أبدا. دیکھو موٹی موٹی بات ہے ورنہ تو جنت کے بارے میں کیا فيها ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر. هميشه کی زندگی موت نہیں, ہمیشہ کی جوانی بڑھاپا نہیں, ہمیشہ کی راحتیں پریشانیاں نہیں, اور ہمیشہ کی صحت بیماریاں نہیں. اور وہ نعمتیں جس کو کسی بشر کی آنکھ نے دیکھا نہیں, کان نے سنا نہیں, اور دل و دماغ پر گزرا نہیں. اور یہ جنت ہزار کو ہزار سال کے لیے نہیں. ان الذین آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدین فیہا لا یبغون عنہا حولا. ایمان و اعمال والے جنت الفردوس میں ہمیشہ رہیں گے, یعنی نکالے نہیں جائیں گے. اور لا یبغون عنہا حولا, وہ خود بھی نکلنا نہیں چاہیں گے. آدمی بہتر سے بہتر مکان پر جائے, جن دنوں کے بعد جی بھر جاتا ہے پھر کہیں اور جائیں. ہم لوگ پیرس گئے تھے, جو آپ کے رہے جی بھر گیا کہیں اور جائیں. آدمی دنیا میں بہتر سے بہتر جگہ جاتا ہے, مزے اٹھاتا ہے, جی بھر جاتا ہے, اٹھتا جاتا ہے کہ اور جانا چاہتا ہے. لیکن جنت میں آدمی لاکھوں اربوں خربوں کہ لامحدود زندگی گزارے گا, لیکن کبھی نہ نکالا جائے گا نہ خود نکلنے کا جی چاہے گا. یہ جو کچھ ملنا وانگنا ہے جنت, جنت کی نعمتوں کی شکل میں, اللہ کی رضا اللہ کی دیدار کی شکل میں, نبیوں کے پڑوس کی شکل میں, نبی کے ہاتھ دستے جانے کوثر کی شکل میں, نبی کی سفارش جو کچھ ملنے والا ہے, اس کے لینے کا زمانہ موت سے پہلے کا ہے. اس لیے یہ جو زندگی ہے بڑی قیمتی کی زندگی ہے, بڑے کانٹے کی زندگی ہے. 60-70 سالہ زندگی اسی میں جنت بنے گی یا جہنم بنے گی. آپ یہ سمجھنا مرنے کے بعد جنت و جہنم ہے, ٹھیک ہے مرنے کے بعد تو ہے, لیکن میرا دیکھنا, میرا بولنا, میرا سوچنا, میرا پکڑنا, میرا کھانا, میرا کمانا, میرا چلنا پھرنا, میری غنی خوشی, جو کچھ اس میں بھی کر رہا ہوں, یہ سب میری جنت کو بنا رہا ہے یا میری جہنم کو بنا رہا ہے. ہلو فرماتے تھے کہ ہر مسلمان یہ سوچ لے, جو کچھ مجھے اللہ سے لینا ہے مرنے کے بعد, اس کی قیمت مجھے مرنے سے پہلے دینا ہے. مرنے سے پہلے قیمت دوں گا, جنت ملے گی. اسی کو قرآن نے کہا, ان اللہ اشترى من المؤمنین انفسهم واموالهم بان لهم الجنہ. ان اس طرح تیرے ماضی اور خریدنے والا اللہ. اور کس سے خرید رہا ہے؟ ایمان والوں سے. کیا خرید رہا ہے؟ جان و مال. کس کے بدلے میں؟ جنت کے بدلے میں. تو معلوم یہ ہوا, یہ جان ہماری نہیں ہے, یہ مال ہمارا نہیں ہے, یہ اللہ نے خرید لیا ہے اور اللہ نے بطور امانت کے ہمارے پاس رکھا ہے. میرا جان وہاں لگنی ہے, مال وہاں لگنا ہے جہاں اللہ چاہتے ہیں. اور اللہ کہاں چاہتے ہیں؟ نبی سے پوچھو, صحابہ سے پوچھو, کہاں جان و مال لگائی. اور جان و مال لگا کے کیسے خود جنت میں گئے, اور لاکھوں انسانوں کے جنت میں جانے کا کیسے سبب بنے, یہ بنیاد ہے تبلیغ دعوت. آج غلط فہمی ہو گئی, جان میری ہے جو چاہے کرو, مال میرا ہے جو چاہے کرو. اس غلط فہمی سے مسلمان کو نکلنا ہے اور نکالنا ہے. اور سارے عالم کے انسانوں پر محنت کر کے خود بھی جنت میں جانا ہے اور سب کو جنت میں لے کر جانا ہے. اس کی محنت کا نام تبلیغ دعوت ہے. سب تیار ہیں انشاءاللہ؟ میرے محترم دوستوں بزرگوں, آگے ایک کتھا بولتے چلے, سیٹ ہلو جے حدیثر مدد آتے جے دنیا تو اچھا جنت آتے, دنیا تو جنت جے پروش کرتے بار بنا, جے آخر سے جنت پروش کرتے بار بنا. تاو جتو دن پر دوستو نبی شباب شباب نبی شباب نبی شباب نبا نبی নবীর জীবন নয় যে জীবন না মানাবে. মেরে মহতরাম দোস্তর বুজুর্গ, এই দুনিয়াটা ততদিন পর্যন্ত অশান্তির একটা গ্রাহ হবে. আর যখন নবীর আদর্শ মানুষের মধ্যে আসবে, যে আদর্শ সাহাবাতের মধ্যে আসার কারণে ওই ঘটনা হয়েছে, যে 10,000-এর মধ্যে একজন অসুস্থ হলে 900 নিরানন্দ তাকে দেখতে যায়. মহদিনাতে কালকে আমরা শুনতেছিলাম, কোনো এতিম নিজেকে এতিম মনে করতো না, কোনো বিধবা নিজেকে বিধবা মনে করতো না, মনে করতো যে আমার সব ব্যবস্থা আছে, আমার কোনো সমস্যা হবে না, কারণ আন্তরিকতার পরিবেশ এমন ছিল. মেরে মহতরম দোস্তর বুজুর্গ, যখন নাকি মানুষের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সমস্ত সুন্দর জিন্দা হবে, তখন মানুষের মধ্যে মনুষ্যত্ব এমন আসবে, মনুষ্যত্ব এমন আসবে, স্ত্রী স্বামীর জন্য শান্তির কারণ হবে, স্বামী স্ত্রীর সহাগের কারণ হবে, মা বাপের কাছে সন্তান নিরাপদ থাকবে, সন্তানের কাছে মা বাপ মাহফুজ থাকবে, নিরাপদ থাকবে, জুলুম অত্যাচার শেষ হয়ে যাবে, জান্নাতের একটা পরিবেশ এখানে সৃষ্টি হবে। আমাদের তারা দুনিয়াতে যদি এই পরিবেশ সৃষ্টি না করা যায়, ওই এলাকার ওই জমানোর মানুষেরা জান্নাল বানানো আর আখেরাতে বানানো জান্নাতে যেতে পারবে না। মেরে মোহতরাম দাওয়াত তবলিগের মেহনতের তারা তৃতীয় কথা যেটা বলতেন সেটা হলো আখেরাতের যা কিছু পাওনা আমাদের আছে, যা কিছু দেওয়ার জন্য আল্লাহ তাআলা তৈরি করে রাখছেন, ওইটার মূল্যটাই ঘুরিয়ে থাকতে আদায় করে যেতে হবে। আর ওইটা পাওয়ার ব্যবস্থা হলো মৌতের আগ পর্যন্ত। যদি ওইটা পাওয়ার ব্যবস্থা পাকাপোক্ত হওয়ার আগে কেউ মারা যায়, তাহলে আর কারো কাছ থেকে হাওলাত করিলে ওই ব্যবস্থাকে পূর্ণ করা যাবে না। মৌতের আগে এই ব্যবস্থাটাকে পুরো করে যেতে হবে। এবং আখেরাতে যে নিয়ামত আল্লাহ তাআলা বানায় রাখছেন, ওই নিয়ামতের দাম এখান থেকে আদায় করতে হবে। আখেরাতে আল্লাহ তাআলা কি বানায় রাখছেন বলে ছোট মোটামোটো দুই একটা বড় বড় দুই একটা কথা বলা যেতে পারে, আর না তো বিবরণ দুনিয়াতে দিতে পারবে এরকম কোনো ব্যক্তি নাই। কারণ আল্লাহ তাআলা বলছেন যে এরকম কোনো ব্যক্তি নাই যে জান্নাতের বিবরণ দিতে পারবে, এরকম কোনো চোখ নাই যে জান্নাতের সমস্ত নিয়ামত দেখছে, এমন কোনো কান নাই যে জান্নাতের দেয়ার বিবরণ সম্পূর্ণভাবে শুনছে, এরকম কোনো ব্যবস্থা নাই। তবে হ্যাঁ, মোটা মোটা কয়েকটা কথা, জান্নাতের সব রকমের নিয়ামতে পরিপূর্ণ এমন জীবন আল্লাহ জীবন আল্লাহ তাআলা এমন জীবন আল্লাহ তাআলা দিবেন যেই জীবনের পরে আর কোনো মরণ নাই, এমন জীবন আল্লাহ তাআলা দিবেন যেই জীবনের পরে আল্লাহ আর কোনো বার্ধক্যতা নাই, এমন সুস্থতা আল্লাহ তাআলা দিবেন যে সুস্থতার পরে আর কোনো অসুস্থতা নাই, এমন আনন্দ আল্লাহ তাআলা দিবেন যে আনন্দের পরে আর কোনো দুঃখ নাই। এদের মহতরাম দোস্তার বুঝব, ওই জান্নাতটা 10,000, 20,000, 50,000 বছরের জন্য না, যে যেদিন থেকে পাবে অনন্তকাল সেখানে থাকবে, আন্ধা না ওই থাকতে থাকতে বিরক্ত হয়ে যাবে না। কিছু মানুষ আসে দেশ দুনিয়ে ঘুরে পড়ায়, একবার কোন দেশ দেখে আসছে, আবার যদি কেউ প্রস্তাব করে চলো ওই দেশে যায় দেখে আসছে অন্য নতুন জায়গায় চলো। মেরে মহতরাম দোস্তার বুজুর্গ, জান্নাতকে আল্লাহ তাআলা এমন আকর্ষণীয় করে বানাইছেন যে জান্নাতে থাকতে থাকতে কোনো মানুষ বিরক্ত হবে না, কিন্তু ওই জান্নাতের দামটা এই দুনিয়ার থেকে দিয়ে দিতে হবে, মূল্য অ্যাডভান্স করতে হবে, মূল্য অ্যাডভান্স করতে হবে। অ্যাডভান্স ক্যাশ না দিলে মাল প্রোডাকশন হবে না। বহুমূল কলকারখানা এরকম আছে, আগে পে অর্ডার না করলে মাল প্রোডাকশন করে না। তো মেরে মহতরাম দোস্তার বুজুর্গ, এখান থেকে দাম আদায় না করলে, দাম যদি না দেয় তো জান্নাতে জান্নাত বনবে না, এখান থেকে দামটা দিয়ে দিতে হবে। কারণ হলো আর এই বেচা কেনাটা কি করছে, দামটা কে চাইতেছে, আল্লাহ তাআলা চাইতেছেন। আল্লাহ তাআলা নিজে বলেন যে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ তাআলা মোমেনের জান আর মালকে কিনে নিছেন জান্নাতের বিনিময়ে। মূল্য হলে এইটা, বিনিময় হলে এইটা, জিনিস হলে ওইটা, বিনিময় হলে জান মাল, আর পাওয়া যাবে কি জান্নাত। মেরে মহতরাম দোস্তার বুজুর্গ, এই 30-40 পরম্পরায় 60 বছরের জীবন আর সীমিত কিছু পয়সা, এটা যদি আল্লাহর হুকুম মত নবীর তরিকা মতো খরচ হয়ে যায়, তা আল্লাহ তাআলা আল্লাহ তাআলার মন মতো জান্নাতে আল্লাহ তাআলা পৌঁছায় দিবেন। মেরে মহতরাম দোস্তার বুজুর্গ, আজকে আমাদের সব ভুল, সকলেরই ভুল, একেবারে সার্বিকভাবে ভুল, সকলেরই মনে করি জান আমার মালিক আমি, মাল আমার মালিক আমি, যেহেতু আমার মালিকা নয় আমি আমার জানকে দেখে আমার সময়কে যেখানে খুশি সেখানে খরচ করব, সম্পদকে যেখানে খুশি সেখানে বরবাদ করব, আমার মাল আমি খরচ করব, দেখার কে আছে, বলার কে আছে, আপত্তি করার কে আছে। মেরে মহতরাম দোস্তার বুজুর্গ, আল্লাহ তাআলা জন্মের আগেই সিদ্ধান্ত দিয়ে দিতেন যে তোমার হায়াত যতটুকু পাবা সম্পদ যেটা তোমার কাছে আসবে এইটা বিক্রি করো, বিক্রি করা হয়ে গেছে, আমি ক্রয় করে ফেলছি জান্নাতের বিনিময়ে। মেরে মহতরাম দোস্তার বুজুর্গ, মুসলমানদের জান মানে ব্যবহার, সঠিক ব্যবহার হওয়ার সঠিক রাস্তা হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তা। এজন্য মেরে মহতরাম দোস্তার বুজুর্গ, দাওয়াত তবলিগের মেহনতের মাধ্যমে আমাদের নিজেদের জানমালের ব্যবহারকেও সঠিক পথে আনতে, সঠিক জায়গাতে আনতে হবে। সারা দুনিয়ার মুসলমানদের জানমালের ব্যবহার সঠিকভাবে সঠিক জায়গাতে আসতে হবে। যখন জানমালের ব্যবহার সঠিক হয়ে যাবে, এই দুই কুটি যখন সঠিক ব্যবহার হয়ে যাবে মুসলমানদের জন্য, আল্লাহ তাআলা ওই জানমালের ব্যবহার সঠিক যারা করলো তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে বড় বড় মহল আল্লাহ তাআলা বানাইতে থাকবে। এর দ্বারা আমাদের জিন্দেগির বন্ধে আমাদের বানা হওয়া জিন্দেগি, আমাদের সুবিন্যস্ত জিন্দেগি মানুষ মুসলমানের যখন দেখবে তখন তারা ঝাঁকে ঝাঁকে ইসলামের দিকে আকৃষ্ট হবে, তাদের জিন্দেগিও বলতে থাকবে। রাস্তা সকলের জন্য একটাই। তো মেরে মহতরাম দর্শক, আমরা এখনো ঠিক হইতে পারি নাই যার কারণে তারা আকৃষ্ট হইতেছে না। তাওয়াতের মেহানতের মাকসাদ হইল যে সমস্ত মুসলমানের যার মালের ব্যবহারটা ঠিক হয়ে যায়, আর মরার পরে যে জিনিসটা পাওয়ার আশা করতেছি, মরার পরে যা কিছু পাওয়া যাবে তার দামটা যেন আমরা দুনিয়ার থেকে দিয়ে যেতে পারি। এই জন্য হলো যার মাল নিয়ে আল্লাহর রাস্তাতে বের হইতে হয় সঠিক ব্যবহারকে শেখার জন্য, এই জন্য নিজের জিন্দগির সঠিক ব্যবহারকে শেখার জন্য, মালের ব্যবহারকে শেখার জন্য, জানের ব্যবহারকে শেখার জন্য আমরা সকলে আল্লাহর রাস্তাতে যাওয়ার জন্য রাজি আছে নাকি বলেন? শুধু আমাদের দেশের মধ্যে না, সারা দুনিয়াতে আল্লাহ তাআলা সারা দুনিয়ার জন্যই আমাদের জানমালকে কবুল করে নেয়। আল্লাহ যদি কবুল করে না তাহলে আর কোনো মুশকিল নাই। উলভি জন্নত মে জানা হ্যাঁ, সবকু লেকর জানা হ্যাঁ, খাসতৌর পে ঘরওয়ালো কো লেকর জানা হ্যাঁ। হম জন্নত মে যাকে মজে করে, হামারি বিবি জাহান্নামে চলে গই, হামারে বচ্চে জাহান্নামে চলে গে, তো ক্যা মজা আয়েগা? ইসলিয়ে বচ্চো পর ভি মেহনত হো, হামারে ঘরওয়ালো পর ভি মেহনত হো, হামারি ঔরতে ভি দিনদার বনে, হামারে বচ্চে ভি দিনদার বনে। উসকে লিয়ে ঘর কি তালিম হ্যায়, উসকে লিয়ে মশওরা কি তিন্নি কি জমাতে হ্যায়, উসকে লিয়ে চাঁদ চিল্লে, উসকে লিয়ে দশ দিন অর চিল্লে কি জমাতে লেকর চলনা, ঘর মে তালিম করনা, আর ঘর কে ঔরতো মে পর্দে কা ইহতমাম করনা হো, আর ঘর কে অন্দর সুন্নত কা মাহৌল হো, শরিয়ত কা মাহৌল হো, ইবাদত কা আর দাওয়াত কা মাহৌল হো। মেরে দোস্তো, ইস তরহ ঘর কো ভি বানানা হ্যায়, ঘর কো নমুনা বানানা হ্যায়, আর আল্লাহ কে রাস্তে মে চার চার মহিনে যাকর সারি দুনিয়া মে মেহনত করনি হ্যায়। আখরি বাত মে করতা হুঁ, আল্লাহ কে নবী আলাইহি সালাত ও সালাম দুনিয়া কে পর্দা ফরমা গয়ে, আর ইয়ে তওয়ানা সাহাবা কো ছোড় কর গয়ে। হযরত ইমাম মালিক ফরমাতে হ্যায় কে 10,000 সাহাবা কি খবরে মক্কে মুকাররমা কে কবরস্তান জান্নাতুল মুআল্লা মে, আর মদিনে কে কবরস্তান জান্নাতুল জাফী মে 10,000 সাহাবা কি খবরে হ্যায়, বাকি 1,15,000 সাহাবা কহাঁ চলে গয়ে। মক্কা ছোড় দিয়া, মদিনা ছোড় দিয়া, আল্লাহ কে নবী কি সোহবত ছোড় দি, আর সারি দুনিয়া মে গয়ে। হম লোক উর্দুন গয়ে থে, জাটন জিসে কেতে, 36,000 সাহাবা আর তাবেঈন কি কবরে ওয়াহ পর হ্যায়, 36,000 সাহাবা তাবেঈন। হজরত আবু উবাইদা বিন জাররাহ উনকি কবর পর পৌঁছে, লিখা হুয়া হ্যায় আকা নে ফরমায়া থা উনকে বারে মে, লিকুল্লি উম্মতিন আমীন ওয়া আমীনু হাযিহিম আবু উবাইদা বিন জাররাহ। আর হজরত জাফর তৈয়ার কি কবর পর গয়ে, হজরত হজরত মুআযি বিন জাবাল কি কবর পর গয়ে, ওয়া লিখা হ্যায় কি আলম উম্মতি বিল হালাল ওয়াল হারাম মুআযি বিন জাবাল। ইয়েমেন মে গয়ে সাহাবা কি কবরে, মিসর মে গয়ে 72 সাহাবা, বদরি সাহাবা জিনকে বারে মে খুদ আল্লাহ কে নবী নে ফরমায়া, আল্লাহ কা ফরমান হাদিস কুদসি, ইয়া আহলা বদর ইআমালু ইয়াফালু মা শিকুম কদ গফরতু লাকুম, তো চাহে করো তোমারি মাগফিরাত হো গই, তোমারি জিন্নাত পক্কি হো গই, হিসাব আইনদানি হোগা। আল জাযায়ের মে উকবা বিন নাস আরাম কর রহে, মেরা দোস্তো সাহাবা সমঝ গয়ে থে কি জান হামারি নিয়ে মাল হামারা নি হে, ইয়ে ওয়াক্ত হামারা নি হে, আর ইনসানো পর মেহনত করনা হে। মাশা আল্লাহ, লোক কেতে হজ কে বাদ সবসে বড়া মজমা মুসলমানো কা বাংলা দেশ মে জমা হোতা হে, ইতনি বড়ি বাত হে, ইতনি বড়ি সাদত কি হে, আগর ইয়ে মুল্ক কে মুসলমান তাই কর লে, হম সবকো মেহনত করনি হে, সারি দুনিয়া মে জমাতে ভেজ সকতে হে, ও সারি দুনিয়া কা সে ইমান কুফর মিটা সকতে হে, আর ইনসে সারে আলম কে সামনে কো জান্নাত পে জানে কা খুদা ফয়সলা কর সকতে হে। ইসলিয়ে নিয়ত করো, ইরাদা করো, ইসা চার চার মহিনা নকল নিকলেগি ইনশাআল্লাহ, সব ইরাদা করতে ইনশাআল্লাহ। আমি হিম্মত করকে খড়ে হোকর বলো আমার কে সত্যমে কে ভাবে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, নগদ নগদ হিম্মত করে বলেন চার চার মাসের জন্য, বলতেও থাকি শুনতেও থাকি, নগদ নগদ চার মাসের জন্য বলতেও থাকি শুনতে থাকি, চলাফেরা বন্ধ রাখি, হ্যাঁ দুইটা করি একটা বন্ধ রাখি। মেরে মহতরম দস্তর বুজুর্গ, আল্লাহ তাআলা তো জান্নাতের বিনিময়ে আমাদের জানমালকে কিনে নিচ্ছেন, নিজেও জান্নাতে যেতে হবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত উম্মত যাতে জান্নাতে যায় এইটা তো ফিকির আমাদের মধ্যে থাকতে হবে। আর সাথে সাথে সত্য করে আমাদের পরিবারের যারা আছে তাদেরও জান্নাতে যাওয়ার ব্যবস্থা হয়, এই মেহনত করতে হবে। আমি জান্নাতে চলে গেলাম, আমার স্ত্রী জাহান্নামে, আর মা বাপ জান্নাতে চলে গেল, ছেলে মেয়েরা জাহান্নামে, তাহলে এইরকম জান্নাতের মধ্যে কি শান্তি থাকবে? স্ত্রীও জান্নাতে যায়, জান্নাতি হয়, ছেলে মেয়েও জান্নাতি হয়। এতে জন্য ঘরের মধ্যে দিনই মাহল কায়েম করার সূত্রে তালিমের হালকা শুরু করতে হবে, দিনই কথাবার্তার আলোচনা করতে হবে, শূন্যতের ফাওয়ায় শূন্যতের লাভের আলোচনা করতে হবে, যাতে ঘরের মধ্যে থাকতে থাকতেই শূন্যতের উপরে চলার অভ্যাস পর্দা হয়ে যায়। মা বোনদের জন্য পর্দা পুষিদের ব্যবস্থা করতে হবে, এই পর্দা পুষিদের যাতে তার কাছে বিরক্তিকর মনে না হয়, এর জন্য মাঝে মাঝে তাকে 3 দিনে নিয়ে যাওয়া, 10 দিনে নিয়ে যাওয়া, তারপরে চলতে চলে চিল্লা যাওয়া, যাতে করে তার কাছে বিরক্তিকর মনে না হয়, তার ভিতরে যোগ্যতা পয়দা হয়, আল্লাহ রাস্তা সফর করার দ্বারা নিজের ভিতরে দিনের উপরে চলার যোগ্যতা পয়দা হয়। এটা পুরুষদের জন্য হয়, মা বোনদের জন্য হয়, তবে অনেক শর্ত সাপেক্ষে শর্ত সাপেক্ষেই যেতে হবে। একবার যখন খুশি তখন নিয়ে রওনা দিলে চলবে না। মেরে মহতরম দোস্তের বুজুর্গ সাহাবাদের জিন্দগি দেখেন, কবিরদের জিন্দগি আমরা দেখি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর মেহনত করে 124,000 সাহাবীদের 101টা মাজবা তৈরি করেছিলেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাতে থেকে যারা দান মালের সঠিক ব্যবহার শিখছে, সুন্নতকে নিজেদের জীবনের অংশ বানাইছে। জীবন যদি থাকে তাহলে শূন্য থাকবে, শূন্য থাকবে না তো ওই জীবনের কোনো দাম নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শবান হওয়া, সোয়া লক্ষ সাহাবী, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, মক্কা জান্নাতুল মুআল্লাতে আর মদিনা জান্নাতুল বাকির মধ্যে মাত্র 10,000 সাহাবীর কবর পাওয়া যায়, আর 115,000 সাহাবীর কবর কোথায়? 10,000 মধ্যে 36,000 সাহাবীর কবর সেখানে হযরত আবু বকর জাররা রাদিয়াল্লাহু তাআলার কবর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উম্মতিতে তাকে ভূষিত করেছিলেন, ওই কথা ওই হাদিস ওই কবরের মধ্যে লেখা আছে। হযরত মুআযর রাদিয়াল্লাহু তাআলার কবর ওই ইয়েমেনের মধ্যে আছে, যেখানে লেখা আছে হালাল হারাম সম্বন্ধে সবচেয়ে বেশি অবগত ব্যক্তি ওই উম্মতের মধ্যে। ওই মিশরের মধ্যে, মিশরের মধ্যে 72 জন বদরি সাহাবীর কবর, যেই সাহাবীদের সম্বন্ধে, সেই বদরিদের সম্বন্ধে আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছিলেন যে তোমাদের যা খুশি তাই করো, তোমাদের আর কোনো সমস্যা নাই, আল্লাহ তাআলা তোমাদেরকে সম্পূর্ণরূপে মাফ করে দিয়েছেন। কোন জিনিস কোন দায়িত্বে কোন অস্থিরতা তাকে মদিনার মহব্বত থেকে ছিন্ন করে তাদেরকে দুনিয়ার আলোচনা কারণ সে বলতে পৌঁছাই দিলেন। মেরে মহতরম দোস্তের বুজুর্গ, ওই জজ্বা সদা করে যে ওই জজ্বা আমাদের ভিতরে পয়দা হয়ে যায়। বাংলাদেশের ইজতেমা সম্বন্ধে মানুষের মুখে মানুষে বলে, মানুষের মুখে আমরা শুনছি যে হজের পরে সবচেয়ে বড় দিনই মজমা হলো বাংলাদেশের টঙ্গীর ইজতেমা। আজকে যদি এই মজমা নিয়োগ করে নেয় যে আমরা আজকের থেকে সকলেই ওই আমলকে নিজের জিন্দগির মাকসাদ বানাবো, যেই আমলের দ্বারা আমরা আল্লাহকে পাইতে পারি, যে আমলের দ্বারা আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কার জান্নাতকে পাইতে পারি, আমিও ভিতরে পাই, আমার ঘরওয়ালারা পায়, আমাদের দেশের সমস্ত মানুষের পায়, এবং সারা দুনিয়ার মানুষের কাছে আমরা এই আওয়াজকে পৌঁছাইব, কেবল আমি পৌঁছাইব তো ইনশাআল্লাহ। এই মজমা যদি তৈরি হয়ে যায় তাহলে বাংলাদেশের সমস্ত তাকাজা, সারা দুনিয়ার সমস্ত তাকাজা পুরো হইতে পারে। যদি এখানে আমরা হিম্মত করে কোনো নগদের 4 মাসের জন্য দাঁড়ায় যাই, কে বলেন দাঁড়াবো ইনশাআল্লাহ? বলেন এখন বলেন কে কে 4 মাসের জন্য নগদ তৈরি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে। আরে একদম দুজন করে দাঁড়াইলে তো ইজতেমা হবে না, ইজতেমা তো ইজতেমায় ভাবে দাঁড়াইতে হবে, এমন ভাবে দাঁড়াইতে হবে যে যারা যতক্ষণ বসেছিলাম তখনও ইজতেমা ইজতেমা ভাব মনে হইতেছিল, যখন দাঁড়াইছে তখনও যেমন একটা ইজতেমার ভাব মনে হয়, সে সব জায়গা থেকে দাঁড়াইছে, সব ক্ষেত্র থেকে দাঁড়াইছে, সামনে দাঁড়াইছে, পিছনে দাঁড়াইছে, পিছনের পিছনে দাঁড়া আছে তারাও দাঁড়াইছে, হয়তো মেম্বার আল্লাহরা তাদেরকে দেখতেছে না, আল্লাহ তাআলা ঠিকই দেখতেছে, যার দেখাটাই হলো আসল দেখা। এইখানে মেম্বারের তসকিল আল্লাহ হয়তো নাম লিখতেছে না, কিন্তু ফেরেশতারা ঠিকই নাম লিখছে, এ কথা তুমি দেবে না, বসো মাশাআল্লাহ। আল্লাহ যারা দাঁড়াইছে তাদেরকে কবুল করে নাও, নিজের জন্য কবুল করো, পরিবারের জন্য কবুল করো, দেশের জন্য কবুল করো, সারা আলমের জন্য কবুল করো। এই সারা আলমের শেষ প্রান্ত পর্যন্ত প্রোগ্রামের যে আসবাব যেগুলো দরকার সেগুলো তুমি গায়েবের থেকে পূরণ করে দাও, কারণ একে আল্লাহ ভরসা করে আল্লাহ তাআলা তাতে করে যথেষ্ট হয়ে যায়। এভাবে একটু লড়াশোনা কম করে, একটু লড়াশোনা কম করে, মেহরবানি করে বসছেন, যাওয়ার জন্য কেউ ওইছেন না, যাওয়ার জন্য কেউ রয়েছেন না। ভাগ্যবান মানুষ তারা যারা আল্লাহ রাস্তাতে যাওয়ার জন্য দাঁড়াইছে, আমরাও নিজেদের ভাগ্যটাকে একটু তক্তক করি, তাদের চেহারা থেকে একটু তাকাই। সারা মজমা ইরাদা করে সফর জানে ওয়ালে তো যা রে, লেকিন সারা মজমা ইরাদা করে কি হম ইনশাআল্লাহ তৈয়ারি করকে চার মহিনে যায়গে, ফলে তো যারা নক দাঁড়াইছে তারা তো দাঁড়াইছে। আর এখন ওরা কেমন আছে সেটা তো তিনি বলেন নাই, এমন আছে যে তাকে তার পরিস্থিতি একজনের কাছে যদি একটু আদর করে মহব্বত করে যে ভাই চলেন আমি দেখতেছি আপনিও চলেন, তাকেও তৈরি করি, এবং শেষ পর্যন্ত কোন কারণবশত যারা দিতে পারবো না তারা কমপক্ষে নিয়োগ করে যাব যে আমি খুব দ্রুত প্রস্তুতি নিয়ে আমি আল্লাহর রাস্তাতে চলে আসবো। কি বলে করা যাবে না ভাই? এর জন্য মেহরবানি করে প্রতিটা কিতা কিংবা তার সাথী যারা আছি সকলেই নিজেদের সাথীদেরকে তালাশ করে ওখানে বসাই, বসে হালকা বানাই, রসলি দেওয়ার বসি, কোন মসজিদের সাথী কমে সে থাকলে দুই তিন মসজিদ মিলে বসি, বসে বসে আমরা একে অপরকে তস্কিল করতে থাকি। আর জিম্মাদার যারা তারা সব সাথীর বসার আগ পর্যন্ত একটু ঘুরে ঘুরে করে হালকা কাম বানাই দিই, শুধু নিজের জায়গায় বসে না থাকি, এখন একটু চোখান্য থাকি, দোয়া বিকিরের মধ্যে যারা আছি তারা আল্লাহর দিকে খুব মতামত হয় আমাদের কাম দোয়ার দ্বারা চলবে, আমাদের কাম দাবাই দোয়ার দ্বারাই চলবে, খুব আল্লাহর দিকে মতামত থাকি। এতজন মানুষের মিলে যদি আমরা এই জিনিসটাকে চাই যে আল্লাহ আমাদের দেশের মধ্যে যত প্রয়োজন, যত জামাতের প্রয়োজন, সারা দুনিয়াতে যত জামাতের প্রয়োজন, এই ব্যবস্থাটা তুমি এই মতবার থেকে করে দাও, কি বলেন আল্লাহ তাআলা ঠিক কবুল করতে পারেন না? বেশক কবুল করতে পারেন, আল্লাহ তাআলা কবুল করবেন। যতক্ষণ পর্যন্ত কবুল হবে বলে আমরা আশা করতে থাকে এতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা ফিরাই দেওয়ার দরজাটা ফিরাই দেওয়ার সিদ্ধান্ত নেন না, দরজা বন্ধ করেন, আল্লাহ তাআলা খোলা রাখেন। জি ভাই আপনারা বসেন, বসেন বসেন, একটু আরেকজনের সাথে কথা বলেন, দিল আল্লাহ তাআলার হাতে, যে কোনো মুহূর্তে দিল পরিবর্তন হয়ে যেতে পারে, জানাজা দেখে মুসলমানদের জানা দেখে মুসলমান মুসলমান হয়ে গেছে, তো এক মুসলমানের দিলের কথা শুনা আর এক মুসলমানের দিল তৈরি হয়ে যেতে পারে না, এই জন্য তো আসছে এখানে, কিছুক্ষণ পর্যন্ত কথাবার্তা শুনবো, দিলের মধ্যে একটু ভার পয়দা হবে, আগ্রহের সৃষ্টি হবে, এটা নিয়ে নিজেও দাঁড়াবো আর একজনকে বলবো, সবার বুঝতে হয় একরকম না, এমনও হইতে পারে যে আমি যতটুকু বুঝছি আর একজনের তার থেকে কম বুঝছে, তাকে আমি তার সাথে কথা বলি, এমন হইতে পারে সে আমার চেয়ে ভালো বুঝছে তার কাছ থেকে শুনি, তার কাছ থেকে শুনলে আমার দিলও তৈরি হয়ে যেতে পারে, সমস্যা কিছু না, সমস্যা হলে শুধু দিল তৈরি হইতেছে না, আর কোনো সমস্যা নাই, ব্যবসা বাণিজ্য কায়াকার বা চাকরি বাকির কোনো সমস্যা নাই, তৈরি হাজার হাজার ব্যবসায়ী মারা যেতেছে সারা দুনিয়াতে, তারা মরতেছে না, হ্যাঁ তাদের ব্যবসা কি সব লাটে উঠতেছে নাকি, চলতেছে, সেরা ছেলে চালাইতেছে, কারো ভাই চালাইতেছে, হ্যাঁ কোনো সমস্যা নাই, বলে যে ছুটি ছাড়া যাবো কারণ আমার ডিপার্টমেন্টে তো আমি একাই, বহু মানুষ ডিপার্টমেন্টে একা মারা গেছে, তারপরে কি অফিস এখন একবার বন্ধ রয়েছে নাকি, হেডমাস্টার মারা গেছে, নতুন হেডমাস্টার আসে নাই, এর জন্য কি স্কুল বন্ধ থাকে নাকি, না কোনোটাই সমস্যা না, সমস্যা হলো আমার মনটা এখনো তৈরি হয়েছে না, তিনি কথাটা তো বলবো শুনবো আল্লাহর রাস্তাতে যাওয়ার ফজাইল সম্বন্ধে বলতে থাকবো, শুনতে থাকবো, কল্পনা করতে থাকবো, তো দিল তৈরি হয়ে যাবে, দিল তৈরি হয়ে যাবে। যে ভাই আপনার মধ্যে এখনো হালকা বানায় সকলেই বসি নেই, আমরা কিছু মানুষ এলোমেলো আসছি, জিম্মাদার সাথীদের তাদেরকে বসাই দিই, বসাই দিয়ে আল্লাহর উপর ভরসা করে আমাদের আজায়েবটা যাতে পুরো হয়ে যায় ওটাকে সামনে রেখে মেহনত করতে থাকি, সামনে বললে যে আল্লাহ তাআলা আল্লাহ করে দিবেন, আমার মেহনতের জন্য কোনো কমি না থাকে, দোয়ার মধ্যে জন্য কোনো কমি না থাকে, হ্যাঁ যদি মেহনত করা হয় দোয়া কান্নাকাটি করা হয় বাকিটা আল্লাহ তাআলা পুরো করে দিবেন। Thank you.